মোহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মুসাফুর পশ্চিমপাড়া জামে মসজিদ যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে দুই দিন ব্যাপী ১৪তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার সম্মানিত মুআজ্জাজ মোকাররাম ওলামায়ে কেরাম অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান আজাম যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম একটি মোবারকময় তাফসিরুল কোরআন মাহফিলে দুই দিন ব্যাপী গতকাল দীর্ঘ সময় এবং আজকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নার বিভিন্ন গুরুত্বপূর্ণ বয়ান শোনার এবং আজকের মাহফিলের শেষ পর্যায়ে এসে আমাদেরকে এই পর্যন্ত কোরআন সুন্নার বয়ান শোনার জন্য বসার আমি গুনাহগারকে আপনাদের সাথে সাক্ষাৎ করার যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রচণ্ড শীত যত প্রতিকূল আবহাওয়া হোক না কেন মুসাফুরের আমার যুবক ভাইদের এবং মুরব্বিয়ানদের ইমানি জজবা ইমানি পাওয়ার কোনো কিছুই ঠান্ডা করতে পারে নাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজেই বোঝা গিয়েছে যে আমার ভাইদের এখনো ইমানি স্পৃহা মজবুত আছে ইনশাআল্লাহ। আমার আলোচনা কোন কোন ভাই ইতিপূর্বে শুনেছেন, কেউ কেউ ইন্টারনেটেও কিছু আলোচনা শুনেছেন। আমাদের হেদায়েতের জন্য আমল করার জন্য যা আলোচনা দরকার, আলহামদুলিল্লাহ এই দুই দিনের তাফসিরুল কোরআন মাহফিলে ওলামায়ে কেরামদের থেকে যে আলোচনাগুলো শুনেছি এইগুলোই যদি আমরা সঠিকভাবে আমল করি বাস্তবায়ন করি তো আমাদের হেদায়েতের জন্য এগুলোই যথেষ্ট আলহামদুলিল্লাহ। এজন্য শেষ মুহূর্তে এসে আমরা শুধু কিছু কথাবার্তা আপনাদের সাথে একটু আদান প্রদান করব, পরিশেষে আমরা দোয়ার মাধ্যমে আজকের মাহফিলের সমাপ্তি করে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। তো আমাদের যে আলোচনাটা হবে এটা হবে একটা ক্লাস। আমরা ইউনিভার্সিটির টিচার, আমাদের কাজ হলো ক্লাস নেওয়া, ছাত্র পড়ানো। এজন্য যেখানে যাই আমাদের কাজে হলো ক্লাস করানো, মাস্টারের কাজে তো ক্লাস করানো, যেখানে স্টুডেন্ট পাবে সেখানেই ক্লাস। তা আজকের স্টুডেন্টগুলো আলহামদুলিল্লাহ এবং এই ক্লাসটা এত বরকতময় ক্লাস যে আমরা যেই ইউনিভার্সিটিতে ক্লাস নিই সেখানে এক ধরনের স্টুডেন্ট থাকে, কিন্তু মোবারকময় আজকের ফজিলতময় এই ক্লাসটা এখানে আমার বাবার সমান মুরব্বিয়ানে কেরামও আছেন, আমার যুবক ভাইয়েরও আছেন, কিশোর ভাইয়েরও আছেন, শিশু ভাইয়েরও আছেন এবং অনেক মা বোনেরও শুনতেছেন। তাহলে সব মিলে সব বয়সের সব শ্রেণীর সব পেশার ভাই বোনদেরকে নিয়ে ক্লাস, আবার সেটা তাফসিরুল কোরআনের ক্লাস, সব মিলিয়ে অত্যন্ত মোবারকময় ফজিলতময় এক ক্লাস। এই ক্লাসটা করার জন্য কি আপনারা রাজি আছেন? কি শীত বেশি লাগলে বাড়ি চলে যাবেন? ক্লাসে কিন্তু স্টুডেন্ট প্রথমে বসলে, মাঝখান দিয়ে যদি স্টুডেন্ট উঠে যায় তাহলে কিন্তু শিক্ষকের কাছে আর ভালো লাগে না। তাহলে মাঝখান দিয়ে না উঠে আমাদের ক্লাস হবে সংক্ষিপ্ত, কিন্তু শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আবার অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, তারা মনে করতে পারেন যে আমরা তো তার বাপের সমান, আমরা আবার স্টুডেন্ট হইলাম কেমনে? কি স্টুডেন্ট হইতে কোনো সমস্যা আছে কিনা? আলহামদুলিল্লাহ, এই এলাকার মুরব্বীরা খুব ভালো মানুষ, খুব সালেহীন মানুষ, দিনদার মানুষ, এই জন্য তলেবুল এলেম হইতে চায়, তলেবুল এলেম হয়ে কবরে যেতে চায়। সুবহানাল্লাহ, আমরা সবাই তলেবুল এলেম, আল্লাহর জমিনে ওস্তাদ একজন আর সব স্টুডেন্ট। ওই ওস্তাদের নাম জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, বুইস্তু মুআল্লিমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুআল্লিম বানাই পাঠাইছেন, আমাকে উস্তাদ বানিয়ে, আমাকে শিক্ষক বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং জমিনে মুআল্লিম, জমিনে উস্তাদ, জমিনে শিক্ষক একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ার সমস্ত মানুষ ওই ওই উস্তাদের, ওই মুআল্লিমের সবাই শাগরিদ, সবাই ছাত্র। তাহলে আমি আপনি ছাত্র হতে কোনো সমস্যা আছে কিনা? আলহামদুলিল্লাহ, কত ভদ্র মানুষগুলা এই মুসাফরের ভাইয়েরা, যে ছাত্র হইলেও অসুবিধা নাই, যেটাই বলেন সব কোনো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। এইরকম মনের মতো স্টুডেন্ট ফাইলে ক্লাস করাইতে সুবিধা, স্টুডেন্ট যদি ভালো পাওয়া যায় তা ক্লাসে সুবিধা না? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ক্লাস কি বিষয়ের উপরে সেটা তো জানেন সবাই, আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আরো মোবারকময় এই জন্য যে এই মাহফিলে প্রত্যেক ওলামায়ে কেরামের নামের সাথে বিষয়বস্তু লেখা আছে, কি বিষয় আলোচনা হবে। অনেক জায়গায় তিন দিন, পাঁচ দিন, সাত দিন, দশ দিন মাহফিল হয়, আলোচনা প্রতিদিন একটাই, প্রতিদিন বিভিন্ন গল্প গুজব, কিচ্ছা কাহিনী, মিথ্যা কথা, এগুলো দিয়েও আজ মাহফিল শেষ হয়। একটু আগে চেয়ারম্যান সাহেব বলছেন, একটা মাহফিল ইন্তেজাম করা অনেক কঠিন বিষয়, একটা মাহফিল ইন্তেজাম করতে গেলে অনেক ধরনের কষ্ট, আর্থিক সহযোগিতা, শারীরিক সহযোগিতা, মানসিক সহযোগিতা, বিভিন্ন রকমের সহযোগিতা লাগে, তারপরে গিয়ে একটা মাহফিলের ইন্তেজাম হয়। কিন্তু সেই মাহফিল থেকে যদি এলাকার মানুষ কিছু এলেম শিখতে না পারে তো ওই মাহফিল সম্পূর্ণ বৃথা। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিল দেখে আমার কাছে এত ভালো লাগছে যে এই এলাকার যুব সমাজ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাদেরকে মদিনার যুব সমাজের মতো স্বভাবে মদিনা বানাই দিক। সকলে বলি আমিন। তারা প্রত্যেক ওলামায়ে কেরামের নামের সাথে বিষয়বস্তু দিয়ে দিয়েছেন, তাহলে যিনি আলোচনা করবেন ওই বিষয় কেন্দ্রিক, ওই বিষয় ভিত্তিক আলোচনা করবেন। অনেকগুলো বিষয় আলোচনা হয়ে গেছে, আপনাদের এলেম এখন কানায় কানায় ভরপুর, আমরা হইলাম সর্বশেষ ক্লাসে আসছি, তো এই ক্লাসে আর বেশি ক্লাস করাইলে বিরক্তি এসে যাবে, এজন্য ক্লাস বেশি লম্বা করা যাবে না, সংক্ষেপ করে ইনশাআল্লাহ শেষ করা হবে। তো এই ক্লাসের মাঝখানে যদি আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করি, উত্তর দিতে রাজি আছেন নাকি মনে কষ্ট নেবেন? এই জন্য আজকে আমি আপনাদের মেহমান, মেহমানের সম্মান করা কি? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা আখিরাতের প্রতি বিশ্বাসী, ফাল ইউকরিম দাইফাহু, তারা যেন মেহমানের সম্মান করে। তা আমি আপনাদের এলাকার মেহমান না? তো মেহমানের সম্মান করা আপনাদের উপরে ওয়াজিব হয়ে গেছে। এই জন্য মেহমানের সম্মানে হইলেও কিছু জিজ্ঞাসা করলে বলতে হবে, কি বলেন? ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমেই বলি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কত হাজার মাখলুকাত তৈরি করছেন? দেখা যায় এই জায়গায় একতলা, কেউ বলতেছেন অসংখ্য, কেউ বলতেছেন 18,000। 18,000 যারা বলছেন তারাও একেবারে না জানি বলেন নাই, শুনে বলছেন। যারা অসংখ্য বলছেন তারাও কিন্তু আলহামদুলিল্লাহ জেনে শুনেই বলছেন। তবে 18,000 মাখলুকাত যেটা বলছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোনো আয়াতে 18,000 মাখলুকাত বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে 18,000 মাখলুকাত বলেন নাই। তো বলে হুজুর আল্লাহ বলল না, রাসূলও বলল না, আমরা পাইলাম কই? প্রশ্ন আছে না? আল্লাহ বলে না, রাসূলও বলে না, আমরা পাইছি কই? আমরা পাইছি ইবনে খালদুন নামক একজন সমাজ বিজ্ঞানী ছিলেন, নাম শুনছেন? ইবনে খালদুন। ইবনে খালদুন, তার একটা প্রসিদ্ধ কিতাব আছে আল মুকাদ্দামা, সারা পৃথিবী বিখ্যাত, বিশ্ববিখ্যাত একটা কিতাব আল মুকাদ্দামা। ওই আল মুকাদ্দামা কিতাবের মধ্যে উনি বলছেন যে আমি গবেষণা করে দেখেছি আল্লাহর জমিনে 18,000-এর মতো মাখলুকাত আছে। এটা উনার একটা গবেষণা, উনার একটা রিসার্চ, উনার একটা ধারণা। ওই ধারণার ভিত্তিতে আমাদের সমাজে আমরা শুনে আসতেছি বিভিন্ন সময়ে যে 18,000 মাখলুকাত, কিন্তু এটা সঠিক সংখ্যা না, এটা উনার গবেষণা। এটা সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে, ধারণাও হইতে পারে। তো এই জন্য আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন জমিনে অসংখ্য মাখলুকাত তৈরি করেছে। আচ্ছা, এবার বলেন এই মাখলুকাত গুলার মধ্যে সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানিত মাখলুক কোনটা? আলহামদুলিল্লাহ, এই গ্রামের বাইরে থেকে সবে জানা, মুসাফরের ভাইয়েরা মুরব্বীরা দেখি সব এলেম আছে আলহামদুলিল্লাহ। তাহলে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সুবহানাল্লাহ। আচ্ছা, এই আশরাফুল মাখলুকাত যারা, এরা তো একটা মাখলুক, এর বাহিরে আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাত আছে। এই সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন কয় সুরতে বানাইছেন বলেন তো দেখি? আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষ ছাড়া বাকি যত মাখলুকাত আছে এদেরকে কয়টা সুরতে তৈরি করছেন? এদেরকে চারটা সুরতে তৈরি করছেন। এদেরকে কয় সুরতে? আবার খেয়াল রাখবেন, এটা হলো সৃজনশীল ক্লাস, এখন কিন্তু ডিজিটাল যুগ। এই আমরা প্রশ্ন কিন্তু এখানেই পাওয়া যাবে, উত্তরও কথার মধ্যে পাওয়া যাবে, এজন্য মনোযোগ দিয়ে শুনলে পরে জিজ্ঞেস করলে বলতে পারবেন। তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা সমস্ত মাখলুকাতকে কয় সুরতে বানাইছেন? চারটা সুরতে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বিশাল একটা অংশ মাখলুকাতকে আল্লাহ পাক কিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। জমিনে কোটি কোটি আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাত আছে, যেই মাখলুকাত গুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনে কোনোদিন একবার ইচ্ছা করলেও রুকু করতে পারে না, ইচ্ছা করলেও সেজদা করতে পারে না, ইচ্ছা করলেও কুরুত করতে পারে না, বৈঠক করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকাতকে সৃষ্টির শুরু থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়াম করায় রাখছেন, দাঁড় করিয়ে রাখছেন। এই মাখলুকাত গুলো চেনেন নাকি? চেনেন এগুলা? জি। আরে আমাদের চতুর্দিকে তাকাই দেখেন কত গাছপালা আল্লাহ পাক তৈরি করছেন লক্ষ লক্ষ। আল্লাহ পাকের এই মাখলুকাত গুলোকে আল্লাহ পাক কিয়াম অবস্থায় বানাইছেন, দাঁড়ানো অবস্থায় বানাইছেন। এই মাখলুক গুলো জীবনে বসতেও পারে না, জীবনে রুকুও করতে পারে না, জীবনে সাজদাও করতে পারে না। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন কিয়াম অবস্থায় রেখেছেন। কিয়াম অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর এই মাখলুকাত গুলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, সুবহানাল্লাহ। আরেক ধরনের মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, জমিনে তাকাই দেখেন যেই মাখলুকাত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রুকুর হালতে তৈরি করছেন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই মাখলুকাত গুলো রুকু অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করে, জীবনে কোনোদিন কিয়ামও করতে পারে না, সাজদাও করতে পারে না, বৈঠকও করতে পারে না। এই মাখলুকাত গুলো ছিলেন নাকি জি কি মাটি? তো এই মাখলুকাত গুলো হলো গরু, ছাগল, বেড়া, মহিষ, উট, এই জাতীয় লক্ষ লক্ষ মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন রুকুর হালতে রুকু অবস্থায় বানাইছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল সংখ্যক একটা মাখলুকাত আছে, যেই মাখলুকাত গুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সাজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, জীবনে একবার দাঁড়াইতেও পারে না, জীবনে একবার রুকুও করতে পারে না, জীবনে একবার বৈঠকও করতে পারে না, সারাটা জীবন শুধু সাজদা করে যায়, ওই মাখলুকাতটা চিনেন নাকি? সাপ বিচ্ছু, মাশাআল্লাহ, দেখি খুব মেধাবী, চিনে গেছে। এরা হলো সাপ বিচ্ছু যেগুলো জমিনে সাজদারত অবস্থায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরেক মাখলুকাত আছে, এই মাখলুকাত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কুউদ অবস্থায় তাশাহুদের বৈঠক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই মাখলুকাত গুলো জীবনে কোনোদিন কিয়ামও করতে পারে না, জীবনে কোনোদিন রুকুও করতে পারে না, জীবনে কোনোদিন সাজদাও করতে পারে না, সারাটা জীবন আত্তাহিয়াতুর সূরতে বসে থাকে। এই সূরতে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এই মাখলুকাত গুলো চিনেন নাকি? কোনগুলা বলেন দেখি, কি হয় নাই? এই মাখলুকাত গুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা অসংখ্য অগণিত পাহাড় পর্বত, অসংখ্য অগণিত বিশাল বিশাল পাথর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় গুলোকে, এই পাথর গুলোকে আল্লাহ পাক আত্তাহিয়াতুর সূরতে, কুউদের সূরতে আল্লাহ রাব্বুল আলামিন বসায় রেখেছেন। জন্ম থেকে শুরু করে হাজার হাজার বছর ধরে এই তাশাহুদ অবস্থায় বসে আছেন, আল্লাহর জিকিরে রত আছেন, হজ করছেন। এরকম হাজি সাহেব আছেন নাকি? হাজি সাহেবের একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, মুসাফরে তো অনেক হাজি, আলহামদুলিল্লাহ। যে সকল ভাইরা হজ করছেন, মক্কা থেকে যখন মদিনার দিকে যান, রাস্তার দুই পাশে তাকাইলে দেখতে পাবেন ফাহাদ কাকে বলে, পর্বত কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন কত রকমের পাহাড় বানাইছেন, কত রকমের পর্বত বানাইছেন। কোন কোন পর্বতের রং কুচকুচে কালো, কোন কোন পাহাড়ের রং লালচে রকমের পাহাড়, কোন কোন পাহাড় গুলো দেখা যায় পাথরের পাহাড়, কোন কোন পাহাড় গুলো দেখা যায় এমন উঁচু যেগুলোর দিকে তাকাইতে মাথার টুপি খুলে পড়ে যায়। আবার এমন এমন পাহাড় দেখা যায় যেগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন পাথর বসায় রাখছেন, যেই পাথরগুলো সামান্য একটু জায়গার সাথে আটকে আছে, মনে হয় একটু পরে আমার মাথার উপরে পড়বে, কিন্তু হাজার হাজার বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় রেখেছেন। সুবহানাল্লাহ। আরবের মধ্যে মদিনাতে একটা জায়গা আছে ওয়াদিউল জিন, ওই স্থানীয় নাম হলো আল বাইদা আল বিররি, এটাকে ওয়াদিউল জিন বলা হয়, জিনের উপত্যকা বলা হয়। মদিনা থেকে প্রায় 27 কিলোমিটার 30 কিলোমিটার দূরে গেলে এই পাহাড়গুলো, এই অঞ্চলে গেলে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন কত বিচিত্র রকমের পাহাড় বানাইছেন, কত বিচিত্র রকমের পাথর আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে রেখেছেন। তাহলে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাত গুলোকে আল্লাহ পাক কয় হালতে রাখছেন। কে অনেকে কথা বলে না, বুঝেন নাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কয় সুরতে মাখলুকাত বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন এক এক প্রজাতির মাখলুকাতকে আল্লাহ পাক এক এক রকম করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রেখেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাখলুকাত বানাইলেন, যেই মাখলুকাটা যেই মাখলুকটা দাঁড়ানো অবস্থায়ও ইবাদত করতে পারে, রুকু অবস্থায়ও ইবাদত করতে পারে, সেজদারত অবস্থায়ও ইবাদত করতে পারে, আত্তাহিয়াতুর অবস্থায় বৈঠক অবস্থায়ও ইবাদত করতে পারে, ওই মাখলুকটার নাম কি? মাশাআল্লাহ, সবাই বুঝে গেছে। আচ্ছা, একটা মাখলুকাত আছে, যেই মাখলুকাতটা সকাল বেলায় চার পায়ে হাঁটে, দুপুর বেলায় দুই পায়ে হাঁটে, সন্ধ্যা বেলায় তিন পায়ে হাঁটে, এই মাখলুকাতটার নাম বলেন দেখি। মাশাআল্লাহ, কত বুদ্ধিমান এই গ্রামের মুসাফুরের ভাইয়েরা, এটাও বুঝে গেছে। সকাল বেলা চার পায়ে হাঁটে, একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন দুই হাত দুই পা চার পা দিয়ে হাঁটে, যখন কিশোর হয় যুবক হয় তখন দুই পায়ে হাঁটে, আবার যখন বৃদ্ধ হয়ে যায় তখন দুই পায়ের সাথে আরেকটা লাঠি লাগে, আরেকটা পা লাগে, তিন পায়ে হাঁটে, আর যখন কবরস্থানের দিকে যায় তখন ষোলোটা পা লাগে। কয় পা লাগে? ষোলো পা। কেমনে লাগে? যে খাটের মধ্যে যদি দুইজন দুইজন করে থাকে, চার কোনায় কয়জন থাকে? আটজন। আটজন লাগে, তা আটজনের পা কয়টা? মাশাআল্লাহ, অঙ্ক ভালো জানে। আটজনের পা, একজনের পা সমান সমান দুইটা, তাহলে আটজনের পা সমান সমান ষোলোটা, আলহামদুলিল্লাহ। তাহলে এমন একটা মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, যেই মাখলুকটা সকাল বেলায় চার পায়ে হাঁটে, দুপুর বেলায় দুই পায়ে হাঁটে, সন্ধ্যা বেলায় তিন পায়ে হাঁটে, আর রাত্রি বেলায় ষোলো পায়ে হাঁটে, এই ষোলো পায়ে হাঁটতে হাঁটতে কবরস্থানের দিকে চলে যায়। আল্লাহু আকবার! এই মাখলুকাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করে বানাইছেন, এত আদর যত্ন করে বানাইছেন, এই মাখলুকটাকে বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গা নির্বাচন করছেন যেই জায়গাটার মধ্যে দুনিয়ার যত সায়েন্স আছে, যত টেকনোলজি আছে, যত বিজ্ঞান আছে, যত প্রযুক্তি আছে, সমস্ত রকমের বিজ্ঞান প্রযুক্তির সেরা বিজ্ঞান প্রযুক্তি কাজে লাগিয়ে তিনটা পর্দার অভ্যন্তরে অতি গোপন একটা সুরক্ষিত স্থানে আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকটাকে বানানোর জন্য আল্লাহ পাক স্থান নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এই স্থানটা কোথায়? আল্লাহ আকবার! মায়ের গর্ভের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে এমন প্রযুক্তি, এমন বিজ্ঞান লাগাইছেন যেখানে একটা শিশু দশ মাস ধরে অবস্থান করে কিন্তু বাহিরের কোনো আলো, বাতাস, অক্সিজেন কোনো কিছুর সাথে তার কানেকশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দিনের পর দিন তার শরীর বেড়ে ওঠার জন্য যত রকমের ভিটামিন দরকার, যত রকমের শর্করা দরকার, যত রকমের উপাদান দরকার, সমস্ত উপাদানগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের ভিতরে ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে মাখলুকটাকে এত যত্ন করে বানাইলেন, সেই মাখলুকটার মুখটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে বানাইছেন, কারণ এই মুখটা দিয়ে আল্লাহর জিকির করবে, এই মুখটা দিয়ে সুবহানাল্লাহ বলবে, এই মুখটা দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, এই মুখটা দিয়ে আল্লাহু আকবার বলবে, এই মুখটা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। এজন্য মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দশ মাস ধরে খাওয়াইছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুখ দিয়ে খাওয়ান নাই, খাওয়াইছেন কোন দিক দিয়ে? আল্লাহু আকবার! নাভির ভিতর দিয়ে আল্লাহ পাক মায়ের সাথে খাবারের জন্য কানেকশন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুখ দিয়ে খাওয়াইলে অসুবিধা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের ভিতরে যে খাবারটার ব্যবস্থা করেছেন এই খাবারটা পাক ছিল না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে খাওয়ান নাই। আল্লাহ এই মুখটাকে আমাদের পবিত্র রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাপনা করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইয়েরা এবং বোনেরা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে এই ব্যবস্থাপনা কারিগরি করেছেন, সেই জায়গার ভিতরে বিভিন্ন রকমের পানির ভিতরে বাসতে থাকে, ওই শিশুটা পানির ভিতরে বাসে, কিন্তু ওই পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশুটার মুখে ঢুকতে দেন না। শিশুটার মুখে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেডিসিন দিয়ে দেন, ওইটার ভিতরে সে ঘোরাফেরা করে, নড়াচড়া করে, ওই পানির মধ্যে জীবন যাপন করে, কিন্তু এক ফোঁটা পানি তার মুখের ভিতরে ঢুকে না। সুবহানাল্লাহ, এক ফোঁটা পানিও তার মুখের ভিতরে আল্লাহ পাক ঢুকতে দেন না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশুটাকে 10 মাস পরে যখন দুনিয়ার মধ্যে নিয়ে আসেন, আল্লাহ পাক ওই শিশুটাকে জমিনে পাঠানোর সময় সেজদারত অবস্থায় দুনিয়াতে পাঠান। সুবহানাল্লাহ, শিশুরা যখন দুনিয়াতে আসে মায়ের পেট থেকে, তখন সেজদারত অবস্থায় দুনিয়াতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর সময় বলে দেন, বান্দারে তোরে আমি দুনিয়াতে পাঠাইতেছি আমি আল্লাহর সেজদা করার জন্য, এজন্য তোরে পাঠাইতেছি সেজদারত অবস্থায়। সুবহানাল্লাহ, শিশুর কি দুনিয়াতে আগে মাথা আসে না পা আসে? আল্লাহ, সেজদার মধ্যে মাটিতে আগে পা যায় না মাথা যায়? মাথাই ঝুঁকেই তো আমরা সেজদা করি। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে ওই শিশুটাকে আল্লাহ পাক সেজদারত অবস্থায় রাখেন, এবং দুনিয়াতে পাঠানোর সময়ও আল্লাহ রাব্বুল আলামিন ওই সেজদারত অবস্থায় পাঠান। সুবহানাল্লাহ, এই সেজদারত অবস্থায় পাঠানোর পরে আল্লাহ ক্ষান্ত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই কথাগুলো বারবার বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মাশাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কোন জিনিস তোমাকে আমি আল্লাহর থেকে দূরে সরাই দিছে, কোন জিনিস আমার মাঝে আর তোমার মাঝে ব্যবধান তৈরি করে দিছে? আমি আল্লাহ রাব্বুল আলামিন কত মহব্বত করে, কত আদর করে তোমারে বানাইছি, তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার শরীরটার দিকে একটু তাকাই দেখো, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় বানাইছি, তোমাকে আমি আল্লাহ ইচ্ছা করলে লোহার রডের মতো সোজাও বানাইতে পারতাম, পারত না? আল্লাহ পাক লোহার মতো সোজা শক্ত করে বানাই দিতে পারতেন না? কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া করে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। আমাদের শরীরের ভিতরে কয়টা জোড়া আছে বলেন তো দেখি? জি, কি 360 আছে আবার বলেন দেখি, এই এলাকার লোক তো বিজ্ঞান প্রযুক্তির জ্ঞান কম। জি, 300, হাতের কথা বলি নাই, জোড়া জোড়া শরীরের জোড়া কয়টা? জি, একজনে কয় 365, একজনে কয় 360, একজনে কয় 260। আল্লাহ রাব্বুল আলামিন 260টা জোড়া দিয়েছেন। আল্লাহ পাক শরীরের ভিতরে মাথা থেকে পা পর্যন্ত জোড়া কয়টা? 260টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কোনো প্রকারের জোড়া ছাড়া সরাসরি লোহার মতো তোরে সোজা করে বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোরে যেই উদ্দেশ্যে বানাইছি সেই উদ্দেশ্যটা সফল করতে হলে তোর শরীরের জায়গায় জায়গায় এরকম জোড়া জোড়া করে বানাইতে হবে। কারণ জোড়া জোড়া করে যদি না বানানো হয়, তুমি রুকুও করতে পারবা না, তুমি সেজদাও করতে পারবা না, তুমি বৈঠকও করতে পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শরীরটাকে নামাজের উপযোগী করে, আল্লাহর ইবাদতের উপযোগী করে বানাইছেন। সুবহানাল্লাহ, মানুষের শরীরটা মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক আল্লাহর ইবাদতের উপযোগী করে বানাইছেন। এজন্য আমরা সহজেই রুকুতে যাইতে পারি, আল্লাহু আকবার বলে, সহজে আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাইতে পারি, সহজে বসতে পারি, সহজে দাঁড়াইতে পারি, যদি এগুলো এরকম জোড়া না থাকতো, আপনি আমি ইচ্ছা করলে এত সহজে রুকু করতে পারতাম না, এত সহজে সেজদা করতে পারতাম না, এত সহজে কিন্তু বৈঠকও করতে পারতাম না, এত সহজে ডান দিকে সালাম ফিরাইতে পারতাম না, এত সহজে বাম দিকে সালাম ফিরাইতে কিন্তু পারতাম না। আল্লাহ আকবার। এই যে শরীরের ভিতরে জোড়াগুলা, এগুলা কি জন্য? আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের ইবাদতের জন্য বানাইছেন, ইবাদতের জন্য। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, আল্লাহ রাব্বুল্লাহ আলামিন ইচ্ছা করলে এই জোড়াগুলোকে স্ক্রু দিয়ে দিয়ে বানাইতে পারতেন। 260টা জোড়ার মধ্যে 260টা স্ক্রু লাগাই দিতে পারতেন, পারতেন না? ওই সিস্টেমে বানাইতে পারতেন না আল্লাহ পাক? আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যদি ওরকম স্ক্রু দিয়ে দিয়ে শরীরের জোড়াগুলোকে সেটিং করতেন, বানাইতেন, রাত্রে ঘুমানোর সময় আপনি ইচ্ছা করলে পায়ের স্ক্রুটা খুলে এক জায়গায় পকেটে ব্যাগের মধ্যে রেখে দিতে পারতেন, সকালবেলায় উঠে আবার লাগাই নিতে পারতেন, গাড়ির মধ্যে বসছেন তখন একটু খুলে ব্যাগের মধ্যে রাখতে পারতেন, আবার একটু খুলে লাগাই নিতে পারতেন, পারতেন না? আল্লাহ রাব্বুল্লাহ আলামিন ওইরকম করে বানাইলেন না কেন? যদি আল্লাহ রাব্বুল্লাহ আলামিন ওইরকম স্ক্রু সিস্টেমে আমাদেরকে এই জোড়াগুলো বানাইতেন, তাহলে আজকের এই মাহফিলে আমরা যারা আসছি, আমি সহ কারো দেখতেন এখান দিয়ে এই পর্যন্ত আছে এটা নাই, কারো আঙ্গুল দুইটা আছে তিনটা নাই, কারো পায়ের এখান দিয়ে আছে এ পায়ের এই অংশ নাই, কারো এখান দিয়ে হাতের এখান দিয়ে এই অংশ নাই। কারণ ওই যে ব্যাগের মধ্যে ঢুকাই যখন রাখতেন, প্যাকেটের মধ্যে ঢুকাই যখন রাখতেন, কোন জায়গায় চুরি হয়ে যাইত, কোন জায়গায় ডাকাতি হয়ে যাইত, কোন জায়গায় চিন্তায় হয়ে যাইত, শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের এই শরীরের একটা না একটা অঙ্গ কম থাকতো, কি বলেন? দেখা যাইত সব মানুষের এক এক জায়গায় চুরি হয়ে গেছে, আরেক জায়গায় ডাকাতি হয়ে গেছে, আরেক জায়গায় চিন্তায় হয়ে গেছে, বাস। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এমন সেটিং দিলেন, এমন ভাবে জোড়াগুলো স্থাপন করলেন, আপনি আমি হাজারো চেষ্টা করলে খুলে রাখা যায় না। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এই জন্য আল্লাহ বারবার মানুষকে বলছেন, ও মানুষ, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোরে বানাইছি জোড়া জোড়া করে, আমি তোরে বানাইছি আহসান তাকবিমে আহসান গঠনে, এর উদ্দেশ্য হলো আমি আল্লাহর একটা, সেই উদ্দেশ্যটা হলো সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি মানুষ আর জিন বানাইছি একটা মাত্র উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ পাক কি জন্য বানাইছেন? আল্লাহর ইবাদত করার জন্য। শরীরটাকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন ওইরকম উপযোগী করে বানাইছেন, এবং শরীরের ভিতরে মাথার ভিতরে এমন একটা জিনিস আল্লাহ পাক সেটিং করছেন যেটার নাম ব্রেন। এই ব্রেনটাকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এত সূক্ষ্মভাবে তৈরি করছেন, যেই ব্রেনের ভিতরে হাজার হাজার গিগাবাইট, কম্পিউটারের গিগাবাইট আছে না, হাজার হাজার জিবি, হাজার হাজার তথ্য আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এখানে সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর একজন বান্দা জমিনে আসার পরে যখন চোখ খুলে তাকাইবে, আল্লাহর বান্দা চতুর্দিকে যখন নজর দিবে, তখন এই ব্রেনের ভিতরে তার ইমানি চেতনা, ইমানির গুপ্ত অংশ, ইমানি রহস্যগুলো তার ব্রেনের ভিতরে নড়াচড়া করবে, আল্লাহর উপরে ইমান আনতে আল্লাহর এই বান্দা বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবেই আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদের মাথার ভিতরে একটা ব্রেন নামক একটা গুরুত্বপূর্ণ সূক্ষ্ম একটা জিনিস আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিহি, দুনিয়ার প্রত্যেকটা শিশু ইমান সহকারে দুনিয়াতে জন্মগ্রহণ করে, পরবর্তীতে তার মা বাবা তারে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মাজুসি বানায়, মুশরিক বানায়, কিন্তু প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ইমান সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্রেনের মধ্যে ইমানি চেতনা তৈরি করে দেন, সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন তো, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর সেটিং দিলেন মাথা থেকে পা পর্যন্ত। আল্লাহ পাক যদি এই নাকটা সামনের দিকে না দিয়ে আমাদের পিছনের দিকে দিতেন তাহলে কেমন দেখা যাইতো, সুন্দর দেখা যাইতো? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই চোখ দুটা সামনে এখানে না দিয়ে যদি দুই দিকে দুইটা দিতেন কেমন দেখা যাইতো? আল্লাহ রাব্বুল আলামিন কান দুটা দুই দিকে না দিয়ে যদি সামনে একটা পিছনে একটা দিতেন তাহলে আমাদেরকে কেমন দেখা যাইতো? আপনি কিছু খাওয়ার ইচ্ছা করছেন, তখন কিন্তু আপনি মুখের সামনে আনার সাথে সাথে নাক সাথে সাথে রিপোর্ট দিয়ে দিচ্ছে আপনার এই খাবার ঠিক আছে, এটা নষ্ট হয় নাই। চোখ সাথে সাথে রিপোর্ট দিয়ে দিচ্ছে আপনার খাবার ঠিক আছে, খাইতে পারেন। আপনার হাত সাথে সাথে রেডি হয়ে যাচ্ছে মুখের দিকে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সেটিং দিয়েছেন শরীরের সবগুলা কাজ একসাথে রিপোর্ট এসে যাচ্ছে, সুবহানাল্লাহ। সমস্ত পরীক্ষা নিরীক্ষা একসাথে হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই ঈমান সহকারে দুনিয়াতে পাঠান এই ঈমানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেন। ঈমানের বিনিময়ে আল্লাহ কি দেন? জান্নাত দেন। জান্নাতে যেতে হলে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া কি সম্ভব হবে? ঈমান ছাড়া কোন লোক জান্নাতে যাওয়া সম্ভব নয়। তবে খালি ঈমানে যাইতে পারবেন, ঈমানের সাথে আর কিছু লাগবে না? কি লাগবে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্নালাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমার কাছে দুইটা জিনিস নিয়ে আসবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এই দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত দিয়ে দিব। এক জিনিসের নাম হলো ঈমান, আরেক জিনিসের নাম হলো আমলে সালে, নেক আমল। এই দুইটা নিয়ে আসবি, আমি আল্লাহর জান্নাত তোর জন্য খুলে দিব, সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাইতে হলে জিনিস লাগবে কয়টা? একটার নাম কি? আরেকটার নাম কি? তাহলে একটা ঈমান, আরেকটা আমলে সালেহ। কোরআন কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ পাক এই কথা বলছেন যে ঈমান আর আমলে সালেহ। আচ্ছা তাহলে দুইটাই লাগবে, ঈমানও লাগবে আমলে সালেহও লাগবে, দুটার মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা? দুটার মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা? ঈমান। ঈমান যদি না থাকে আপনার অনেক আমল থাকে কাজ হবে নাকি? আমল অনেক আছে, বস্তায় বস্তায় আমল আছে, কিন্তু ঈমান নাই তাহলে কাজ হবে? দুনিয়ার কাফের মুশরিকদের দিকে তাকিয়ে দেখেন, দুনিয়ার কাফের মুশরিকদের অনেক ভালো ভালো আমল আছে। আপনি দেখেন মাদার তেরেসার কত রকমের ভালো ভালো কাজ আছে, আছে না? এরকম পৃথিবীর বড় বড় মুশরিকদের কত ভালো ভালো কাজ আছে, কিন্তু তার কাছে ঈমানটা নাই। ঈমানটা না থাকার কারণে যত আমলে সালে থাকুক না কেন, যত কাজ থাকুক না কেন, ওই আমল কি তাকে জান্নাতে নিতে পারবে কিনা? তাহলে বোঝা যায় জান্নাতে যাওয়ার জন্য আমলের থেকে জরুরি হলো ঈমান। ঈমান আগে আমল পরে। আচ্ছা আমার ভাইয়েরা বলুন দেখি, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের মৃত্যুর পরে আল্লাহ বা কবরের মধ্যে একটা পরীক্ষার ব্যবস্থা রাখছেন, আবার হাসরের ময়দানে আরেকটা পরীক্ষার ব্যবস্থা রাখছেন। প্রথম কবরে একটা পরীক্ষা, হাসরের ময়দানে একটা পরীক্ষা। কবরের যেই পরীক্ষাটা হবে সেখানে প্রশ্ন কয়টা? মাশাআল্লাহ, প্রশ্ন সবাই জানেন নাকি? প্রশ্ন আউট হয়ে গেছে, খবর পাই গেছেন, প্রশ্ন পাই গেছেন। এক নম্বর প্রশ্নটা কি? দুই নম্বর প্রশ্নটা কি? তিন নম্বর প্রশ্নটা কি? ওয়ামান নাবিয়ুকা, আলহামদুলিল্লাহ, তিনটা প্রশ্ন সবার মুখস্থ হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই মুসাফরের ভাইয়েরা খুব মেধাবী, প্রশ্ন পাইছে, প্রশ্ন আবার মুখস্থ করে ফেলছে, সুবহানাল্লাহ। আচ্ছা এবার আসেন, এই তিনটা প্রশ্ন কি ঈমানের প্রশ্ন না আমলের প্রশ্ন? তিনটা প্রশ্ন কিন্তু ঈমানের প্রশ্ন, তো আমলের প্রশ্ন তো নাই। তাহলে আমলের দরকার নাই নাকি? কিয়ামতের ময়দানে যেই পরীক্ষাটা হবে, ফাইনাল পরীক্ষাটা, ওই পরীক্ষার মধ্যে কিন্তু আমলের হিসাব আছে। সর্বপ্রথম যেই আমল দিয়ে তোমার হিসাব শুরু হবে সেই আমলটার নাম হলো সলাত। সেই আমলটার নাম কি? সলাত, নামাজ। নামাজ দিয়ে কেয়ামতের ময়দানের পরীক্ষা শুরু। এরপরে আস্তে আস্তে আরো অনেক পরীক্ষা আছে, কিন্তু কবরের মধ্যে যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা হলো শুধু ইমানের পরীক্ষা। তাহলে এই জন্য আমলের থেকে ইমানটা বেশি জরুরি। ইমান যদি ঠিক না থাকে, আবদুল্লাহ ইবনে উবাই নামক ইহুদির অনেক আমল ছিল, আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিকের বস্তায় বস্তায় আমল ছিল, ছিল না? আবদুল্লাহ ইবনে উবাইর আমলের অভাব ছিল, অনেক আমল ছিল, কিন্তু ওই আমলে তাকে জান্নাতে নিতে পারে নাই। কারণটা কি? কারণটা হলো তার ইমান ছিল না, ইমানে সমস্যা ছিল। আবু জেহেল, আবুল হাবদের অনেক ভালো ভালো কাজ ছিল, কিন্তু ওই কাজগুলো তাদেরকে জান্নাতে নিতে পারে নাই। আবু জেহেল কিন্তু বাইতুল্লাহর সভাপতি ছিল, আল্লাহর ঘরের সভাপতি ছিল। আবু জেহেল বাইতুল্লাহর আল্লাহর ঘরের সভাপতি সাহেব। আচ্ছা বলেন দেখি, বাংলাদেশের মসজিদে 100,000 রাকাত নামাজ পড়া আর বাইতুল্লায় 1 রাকাত নামাজ পড়া, কোনটার বেশি ফজিলত? বাইতুল্লার নামাজের বেশি ফজিলত, 100,000 রাকাতের থেকেও বেশি ফজিলত। তাহলে দুনিয়ার বাংলাদেশের 1,00,000 মসজিদের সভাপতি সমান সমান আবু জেহেল। ওই মসজিদের সভাপতি মানে বাংলাদেশের 1,00,000 মসজিদের সভাপতির থেকে তার মর্যাদা বেশি। ওই রকম মসজিদের সভাপতি ছিল আবু জেহেল, অথচ ওই আল্লাহর ঘরের সভাপতি হয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারছেন কিনা? আল্লাহর ঘরের সভাপতি হয়ে ও জাহান্নামী। ওই আবু জেহেল হজ্জে বাইতুল্লাহ প্রতি বছর হজ করত, এমনকি হজের যাবতীয় ব্যবস্থাপনাও করত, হাজিদেরকে পানি পান করাইতো, হাজিদেরকে মেহমানদারি করত। এই সব করিও আবু জেহেল জান্নাতে যেতে পারছে কিনা? কারণ কি? পারল না কেন? আবু জেহেল বদরের যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়াও করছে এবং বাইতুল্লাহর গিলাব ধরে ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। তা আবু জেহেল জান্নাতে যাইতে পারল না কেন? ইমানের সমস্যা। তাহলে বোঝা যায়, ইমান যদি ঠিক না থাকে, আমার আমল যত শুদ্ধ হোক যত বিশুদ্ধ হোক, ইমানে যদি কুপরি থাকে, ইমানে যদি শিরক থাকে, ইমানে যদি নাপাক থাকে, ইমানে যদি সমস্যা থাকে, যত আমল থাকুক কোনো আমলে আমাকে আপনাকে জান্নাতে নিতে পারবে না। আমলটাকে বিশুদ্ধ করাও জরুরি, তবে আমলের থেকে বিশুদ্ধ করতে হবে বেশি কি? ইমান। আমরা প্রতিদিন জানাজার নামাজ পড়ি না? জানাজার নামাজের মধ্যে দোয়া করি, কি দোয়া করি? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাহু আলাল ঈমান। আয় রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে যতদিন বাঁচাই রাখবা ততদিন ইসলামের উপরে বাঁচিয়ে রাখো, আর যখন আমার মৃত্যুটা দিবা তখন ইমানের সাথে মৃত্যু নসিব করিও। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু চাই কিসের সাথে? ইমানের সাথে। ইমানি মৃত্যু আল্লাহর কাছে সবসময় দোয়া করি। একজন আরেকজনকে বলে যে ভাই একটু দোয়া করিয়েন যাতে ইমানটা লই মরতে পারি, বলে না? আপনাদের দেশে বলে নেই? একজন আরেকজনকে বলে যে ভাই একটু দোয়া করবেন যাতে ইমানটা লই দুনিয়া থেকে যাইতে পারি। তাহলে দুনিয়া থেকে যাইতে চান কি নিয়ে? ইমান নিয়ে। একজন মুসলমানের নিকটে দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে মহামূল্যবান হলো ইমান। আপনাকে আমাকে যদি বলে সারা দুনিয়া তোমাকে দিয়ে দিব, তোমার ইমানটা বিক্রি করে দাও, দিবেন নাকি? না। যদি বলে যে সারা পৃথিবীর তোমাকে নেতা বানাই দিব, জাতিসংঘের মহাসচিব বানাই দিব, তোমাকে কোটি কোটি সম্পদ কোটি কোটি টাকা সব দিয়ে দিব, তোমার ইমানটা দাও, দিবেন নাকি? তাহলে একজন মুসলমানের কাছে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে মহা মূল্যবান সম্মানিত জিনিস, কদরের জিনিস, সেটার নাম হলো ইমান। সুবহানাল্লাহ। তাহলে ইমানটা এত দামি, এত মূল্যবান সম্পদ, সুবহানাল্লাহ। কিন্তু সেই ইমানটা যেভাবে বিশুদ্ধ রাখা দরকার, সহি রাখা দরকার, সেই কাজ কি আমরা করি কোনো খবর লই? আমলটা শুদ্ধ করার জন্য যত চেষ্টা করি, ইমানটা শুদ্ধ করার জন্য কি তত চেষ্টা করি? কি করেন, করেন নাকি আপনারা? করেন কিনা এবার একটু পরীক্ষা করি। পরীক্ষা দিতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে বলেন দেখি ওজুর ফরজ কয়টি? মাশাআল্লাহ, বলার আগেই পারে। আচ্ছা, নামাজের ফরজ কয়টি? আরকান আহকাম কয়টি? আরকান আহকাম 13টি। বাহিরে কয়টি, ভিতরে কয়টি? বাহিরে 7টি, ভিতরে 6টি। সুবহানাল্লাহ, সব পারে। গোসলের ফরজ কয়টি? মাশাআল্লাহ, গোসলের ফরজও পারে। আচ্ছা, এবার বলেন দেখি ওযু ভঙ্গের কারণ কয়টি? মাশাআল্লাহ, ওযু ভঙ্গের কারণ 7টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ, মাশাআল্লাহ, নামাজ ভঙ্গের কত জটিল কারণ, 19টা, সেটাও পারে। তাহলে বোঝা যায় আলহামদুলিল্লাহ, মুসাফুরের ভাইয়েরা আমলের ব্যাপারে খুবই যত্নবান, সব জানে। আচ্ছা, এবার ইমানের ব্যাপারে আসেন। ইমানের উসুল কয়টি? এবার দেখি কেউ কিছু বলে না, তাহলে মুসাফুরের ভাইয়েরা বোঝা যায় ইমানের লেখাপড়া করে না। লেখাপড়া করে কিসের? আমলের। তাহলে ইমানের উসুল তিনটি। ইমানের উসুল কয়টি? আচ্ছা বলেন, ইমানের আরকান আহকাম কয় ফরজ? নামাজের 13টা বলছেন না তো, ইমানের আরকান আহকাম নাই? ইমানের আরকান আহকাম 9 আর 6, কয়টা হয়েছে? 15 ফরজ। ইমানের আরকান আহকাম বাহিরে 9টা, ভিতরে 6টা, সর্বমোট 15টা। এবার বলেন দেখি ইমান ভঙ্গের কারণ কয়টা? সবাই কিন্তু পারে না, পিছনের দিকে ভাইয়েরা কিছুই বলে নাই। ইমান ভঙ্গের কারণ কয়টা? ওযু ভঙ্গের কারণ বলছেন 7টা, নামাজ ভঙ্গের কারণ বলছেন 19টা। তো ইমান ভঙ্গের কারণ একটাও বলেন না, কি বলেন? ইমান ভঙ্গের কারণ কয়টা? 10টি। তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ শিখছেন, ওযু ভঙ্গের কারণ শিখছেন, ইমান ভঙ্গের কারণ এখনো শিখা হয় নাই। অথচ ইমান লই কবরে যাবেন, কেমনে ইমান নিয়ে কবরে যাবেন? যে ইমানের উসুল শিখি নাই, যে ইমানের আরকান আহকাম শিখি নাই, যে ইমান ভঙ্গের কারণ শিখি নাই, অথচ আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার মানুষ শিখে নাও, জেনে নাও, বুঝে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে লেখাপড়া করো। আল্লাহ বলছেন ফালাম, লেখাপড়া করতে, অথচ আমরা ইমানের লেখাপড়াই নাই। তাহলে আজকের ক্লাস আমাদের কিসের উপরে? ইমান ভঙ্গের কারণ, ইমানের উসুল আজকে আলোচনা করব না। ইমানের উসুল তিনটা, ইমানের আরকান আহকাম 15টা, এটা আজকের ক্লাসে না। আজকের ক্লাসে কি আলোচনা? ইমান ভঙ্গের 10টা কারণ আছে। এই 10টা কারণের সাথে আপনার কবরের যে পরীক্ষাটা হবে, ওই পরীক্ষার গভীর একটা সম্পর্ক আছে। কবরে যে পরীক্ষাটা হবে সেখানে প্রশ্ন বলছেন তিনটা, সাবজেক্ট কয়টা? সাবজেক্টও তিনটা, তিন সাবজেক্টের তিনটা কোশ্চেন। এক পত্র থেকে কয়টা? একটা করে। ফার্স্ট পেপার থেকে একটা, সেকেন্ড পেপার থেকে একটা, থার্ড পেপার থেকে একটা। আচ্ছা, এবার বলেন দেখি 10 কেজি ভাত রান্না করতেছেন, বড় একটা পাতিলের ভিতরে 10 কেজি চাউল রান্না করার জন্য দিছেন, আপনি ভাত কতটুকু সিদ্ধ হয়েছে কি হয় নাই এটা দেখার জন্য কয়টা টিপ দেন? একটা ভাত টিপ দিলে পুরা পাতিলের সমস্ত ভাতের খবর কিন্তু হয়ে যায়, ভাত সিদ্ধ হয়েছে কি হয় নাই সব চলে আসে একটার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পুরা জিন্দেগির পরীক্ষা করার জন্য তিন সাবজেক্ট থেকে শুধু তিনটা ছোট ছোট কোশ্চেন রেখেছেন। এই তিনটা কোশ্চেনের উত্তরের মাধ্যমে আমার আপনার জিন্দেগির সব কিছু এখানে চলে আসবে। সুবহানাল্লাহ, পুরো জিন্দেগি চলে আসবে তিন প্রশ্নের ভিতরে। পুরা বাদ সবগুলো টিপ দেওয়া লাগবে না, শুধু একটা একটা টিপ দিলে সব বের হয়ে যাবে। পাসওয়ার্ড বুঝেন? পাসওয়ার্ড, পাসওয়ার্ড কম্পিউটারের মাশাআল্লাহ, এখন তো ডিজিটাল যুগ, সবাই বুঝে। পাসওয়ার্ড মানে গোপন কয়েকটা নাম্বার। এই গোপন কয়েকটা নাম্বার যদি আপনি জানেন তাহলে আপনি একটা ফাইলের ভিতরে যা গোপন তথ্য আছে সব আপনি বের করে ফেলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পুরা জিন্দেগীর জন্য তিনটা পাসওয়ার্ড, তিনটা অক্ষর দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন। এই তিনটা পাসওয়ার্ড দিয়ে টিপ দিলে আমার আপনার পুরা জিন্দেগীর ফাইলটা খুলে যাবে। সুবহানাল্লাহ, পুরা জিন্দেগীর ফাইল খুলে যাবে। কোন দিন কি করছেন না করছেন সব ফাইল ওই ওখানে চলে আসবে। সুবহানাল্লাহ, আমার ভাইয়েরা এবং বোনেরা কবরের পরীক্ষাটার ব্যাপারে একটু চিন্তা করে দেখুন। ওই কবরের ভিতরে যখন পরীক্ষাটা হবে তিনটা পত্রের তিনটা কোশ্চেন, আপনি যদি একটা পত্রে ফেল করেন বাকি দুইটা ভালো নম্বর পাইছেন, পাস করার সম্ভাবনা আছে কিনা। দুনিয়ার পরীক্ষায় এক সাবজেক্টে ফেল করলে পরবর্তীতে আবার ওই সাবজেক্টের মানোন্নয়ন পরীক্ষা দেওয়া যায়। একবার যদি আপনি থার্ড ক্লাস পান, সেকেন্ড ক্লাস পান, দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে মানোন্নয়ন দিয়ে আপনি ফার্স্ট ক্লাস পাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই পরীক্ষাটার ব্যবস্থা করেছেন এখানে যদি একবার ফেল করে বসেন দ্বিতীয়বার কিন্তু আর পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয়বার থার্ড ক্লাস পাইছেন, প্রথমবার দ্বিতীয়বার সেকেন্ড ক্লাস পাওয়ার সুযোগ নাই। প্রথমবার সেকেন্ড ক্লাস পাইছেন, দ্বিতীয়বার ফার্স্ট ক্লাস হওয়ার কোনো সুযোগ নাই। একবার ফেল করলে পুরা জিন্দেগির জন্য, আখেরাতের হায়াতের জন্য পুরোপুরি বরবাদ। এরকম একটা কঠিন পরীক্ষার হল, যেই পরীক্ষার হলে আলো নাই, বাতি নাই, লাইট নাই, ফ্যান নাই, কিছু নাই। দুনিয়ার পরীক্ষার হলে লাইট থাকে, ফ্যান থাকে, সব থাকে না, কিন্তু এই পরীক্ষার হলটার মধ্যে কিছুই নাই। লাইট আছে নেই, কবরের মধ্যে ফ্যান আছে নেই। পরীক্ষার হলটা কতটুকু বড়? লম্বা সাড়ে তিন হাত, প্রস্থে এক হাত, সুন্দর মতে বসতেও পারা যায় না, সুন্দর মতে এদিক সেদিক নড়াচড়াও করা যায় না। ওই পরীক্ষার হলের সাথে কোনো মোবাইলের কানেকশন নাই, টেলিফোনের কানেকশন নাই, কিছু বুঝতেছেন না, পাইতেছেন না। একটু টেলিফোন করি খতিব সাহেবের, জিজ্ঞাসা করবেন, খতিব সাহেব এখানে আমার তিনটা কোশ্চেন আসছে, একটা কোশ্চেন বুঝতেছি না, আমাকে একটু উত্তরটা বলে দিবেন নাকি, এটা সুযোগ আছে নাকি? আল্লাহ আকবার, নকলের কোনো সুযোগ এই জায়গায় নাই। কোন ধরনের সহযোগিতা, নকল সহযোগিতা বাহিরের থেকে ভিতরের থেকে কোনো সুযোগ এখানে? আল্লাহ আকবার। যেই দুইজন ইনভিজিলেটর আসবেন, ইনভিজিলেটর তো বুঝেন, মানে পরীক্ষার হলে যারা ডিউটি করেন, দায়িত্ব পালন করেন, দুইজন ইনভিজিলেটর আসবেন পরীক্ষার হলে, পরীক্ষার্থী কয়জন? পরীক্ষার্থী একজন, ইনভিজিলেটর কয়জন? দুইজন। আপনি তিনটা কোশ্চেনের একটা কোশ্চেন বুঝেন নাই, ওই ইনভিজিলেটরদের থেকে বুঝে নেওয়ারও কোনো সুযোগ নাই। কারণ যে ইনভিজিলেটর দুজন আসবেন, একজন ইনভিজিলেটর কানে শুনে না। ওই ইনভিজিলেটরকে যদি বারবার বলেন, স্যার এই দুই নম্বর প্রশ্নটা বুঝি নাই, তিন নম্বর প্রশ্নটা বুঝি নাই, আমাকে একটু বুঝাই দেন, তো স্যারের সামনে যত চিৎকার দিয়ে বলেন না কেন, স্যার এত কানেই শুনে না, স্যার আপনারে বুঝাইব কেমনে? আরেকজন স্যার আছেন যে স্যার চোখে দেখেন না, আপনি যতই স্যারকে বলেন, স্যার দুই নম্বর প্রশ্নটাও আমার দিই নুকা, এখান দিয়ে তো বুঝতেছি না, স্যার কইব বাবারে কি লিখছে আমি তো নিজেও চোখে দেখি না, তাহলে প্রশ্নটা বুঝে নেওয়ারও কোনো সুযোগ সেখানে নাই। আমরা পরীক্ষার হলে কোনো প্রশ্ন না বুঝলে আমরা বুঝে নি না, কিন্তু কবরের পরীক্ষাটা এত কঠিন পরীক্ষা যেখানে আপনার ওই প্রশ্নটা বুঝে নেওয়ারও কোনো সুযোগ নাই। পরীক্ষার হলে টিচার যখন ডিউটি করেন, টিচারের হাতে কিছু থাকে নাকি? টিচারের হাতে কিছু থাকে? থাকে না, মাঝে মধ্যে বেত একটা থাকে। এখন তো বেত রাখাও নিষেধ, আগের যুগে সাহাবদের হাতে সব সময় বেত থাকত। টিচারের মার খায় নাই এইরকম স্টুডেন্ট স্কুলে পাওয়া যাইতো না, এবং যত বেশি মার খাইতো বলতেছে তত ভালো। ওস্তাদের দোয়া, যে জায়গায় মার খাইব কয় এই জায়গায় জান্নাতে যাইব, এটা বলতো না? এখন কিন্তু মারা নিষেধ, এখন সন্তানদেরকে ছাত্রদেরকে মারা যাবে না। আচ্ছা, দুনিয়ার শিক্ষক সর্বোচ্চ একটা বেত নিয়ে পরীক্ষার হলে আসেন, কিন্তু যেই দুইজন ইনভিজিলেটর কবরে আসবেন, এই দুজন ইনভিজিলেটরের হাতে এমন একটা জিনিস থাকবে যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিমাতারিক মিন হাদিদ, লোহার বিশাল একটা হাতুড়ি নিয়ে ওই কবরে আসবেন। কি ভয়ঙ্কর সার দেখছেন! দুনিয়া সারারা বেত লই আসলে আমরা বলতেছি যে মানবাধিকার লঙ্ঘন, আর ওই সারে কি আনবে? বিমাতারিক মিন হাদিদ, লোহার বিশাল এক হাতুড়ি নিয়ে আসবো পরীক্ষার হলে। যদি পরীক্ষার আনসার সঠিকভাবে না দিতে পারেন, ওই সারে এমন জোরে পাহাড়ের মতো, পাহাড়ের উপরে যদি ওই হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কঠিন পাথরের পাহাড়ও লাসারা তোরাবা, কঠিন পাথরের পাহাড়ও চুরমার হয়ে ধুলাবালিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি হাতুড়ি দেখেন! পাথরের পাহাড়ের উপরে বাড়ি দিলে ওই পাথরের পাহাড় চুরমার হয়ে বালু হয়ে যাবে। এইরকম বিশাল এক হাতুড়ি নিয়ে সারারা আসবে, কত ভয়ঙ্কর সার! আবার এই সারদের আজরাকানে আসওয়াদান, এই সারদের চোখগুলা থাকবে নীলবর্ণের চোখ। নীলবর্ণের চোখ বুঝেন, আমাদের চোখ তো কালো, দেখলে ভয় লাগে না। এই সারদের দিকে তাকাইলে ওই সারদের চোখগুলা দেখলেই আপনি বেহোশ হয়ে যাবেন, নীল রঙের চোখ। আসওয়াদান, এদের গায়ের রংটা কুচকুচে কালো, মানে দেখলেই আপনি ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন, এরকম ইনভিজিলেটর। কি কঠিন পরীক্ষার হল! আচ্ছা, এই পরীক্ষাটা কবে, কোন মাসের কয় তারিখে? জি, এসএসসি পরীক্ষা কয় তারিখে? ফেব্রুয়ারি মাসে। জি, ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে, এক তারিখে, ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে এসএসসি পরীক্ষা। এই পরীক্ষা দেওয়ার জন্য একজন স্টুডেন্ট দীর্ঘ ১০-১২ বছরে কত হাজার হাজার ঘন্টা লেখাপড়া করছে, কত কোচিং করছে, কত প্রাইভেট পড়ছে। আমার আপনার পরীক্ষাটা নির্দিষ্ট কোনো সময় নাই, রাতেও শুরু হইতে পারে, সকালেও শুরু হইতে পারে, বিকালেও শুরু হইতে পারে, সন্ধ্যায়ও শুরু হইতে পারে, যুবক বয়সেও শুরু হইতে পারে, বৃদ্ধ বয়সেও শুরু হইতে পারে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই পরীক্ষাটা আরম্ভ হয়ে যাবে। অথচ এই পরীক্ষার জন্য, এই পরীক্ষার প্রস্তুতির জন্য আমি আপনি কয় ঘন্টা কোচিং করছি, কয় ঘন্টা ক্লাস করছি, কয় ঘন্টা প্রাইভেট পড়ছি, আমি আপনি কি হিসাব করে দেখছি কিনা কোনো দিন? হিসাব করে দেখছেন নাকি? অথচ এই পরীক্ষাটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার, কারণ যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে, আজকে রাত্রেও শুরু হয়ে যেতে পারে, কালকেও শুরু হয়ে যেতে পারে। তাহলে যেই পরীক্ষা যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে, আপনি ওটার জন্য কি প্রস্তুতি না নিয়ে বসে থাকা যাবে? কিন্তু প্রস্তুতি নিছেন, কয়জনের প্রস্তুতি নিছেন? তাহলে এই তিনটা সাবজেক্টের ক্লাস, এই তাফসিরুল কোরআন মাহফিল হলো এই সাবজেক্টগুলোর ক্লাস। এক নম্বর সাবজেক্টের নামটা কি বলেন দেখি? আমরা কিন্তু পরীক্ষা নিতে গেলে, ভাইবা নিতে গেলে স্টুডেন্টকে প্রথম জিজ্ঞেস করি, তুমি যে সাবজেক্টগুলো পরীক্ষা দিছো এগুলোর নাম বলো তো দেখি, শিরোনামটা বলো, কোর্স টাইটেলটা বলো, তাহলে সাবজেক্টের নাম লাগবে না? তো সাবজেক্টের নাম জানেন নাই, পরীক্ষা দিবেন কি সাবজেক্টের নামও তো শিখেন নাই। এক নম্বর পত্র পাস্ট পেপার যেটা, সেটার নাম হলো মারফাতুর রব। সেকেন্ড পেপার যেটা এটার নাম মারফাতুদ্দিন, থার্ড পেপার যেটা এটার নাম মারফাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথম পত্রের নাম কি? মারফাতুর রব, রবকে চিনা, রবকে জানা, রবকে বোঝা। দ্বিতীয় পত্রের নাম হলো মারফাতুদ্দিন, আমার আপনার দিন কি, দিনকে জানা, দিনকে বোঝা, দিন শিখা। তৃতীয় পত্রের নাম হলো মারফাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, বোঝা, নবী সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান, নবী সম্পর্কে পরিপূর্ণ ঈমান আনয়ন করা, নবীর সুন্নতের এত্তেবা করা, এই সব কিছু থাকতে পারে। তাহলে পত্র কয়টা, সাবজেক্ট কয়টা? তাহলে তিন ক্লাস কিন্তু আলাদা আলাদা ক্লাস, কিন্তু আজকে আমরা প্রথম ক্লাস, এই জন্য আজকের ক্লাসে তিন সাবজেক্টের ব্যাপারে হালকা হালকা ধারণা দিব। আজকে আলাদা আলাদা সাবজেক্ট না, পুরা জিন্দগির সব এই তিন সাবজেক্টের সাথে সম্পর্ক আছে। আমরা তৃতীয় পত্র থেকে শুরু করি, সব সময় ক্লাস হয় প্রথম পত্র থেকে, তো দেখা যায় থার্ড পেপারের ক্লাসে করতে পারি না, এই জন্য আজকে থার্ড পেপার আগে, প্রথমে থার্ড পেপার, তারপরে সেকেন্ড পেপার, তারপরে যাবো আমরা ফার্স্ট পেপারে। প্রথম পত্র হলো মারফাতুর রব, দ্বিতীয় পত্র হলো মারফাতুদ্দিন, তৃতীয় পত্র হলো মারফাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানের ক্ষেত্রে কয়েকটা জিনিস হইলে আপনার ইমান ভেঙে যায়, এই কারণগুলো হলো তিনটা। কয়টা? থার্ড পেপারের সাথে ইমান ভঙ্গের কারণ আছে কয়টা? তিনটা। সেকেন্ড পেপারের সাথে ইমান ভঙ্গের কারণ আছে চারটা। ফার্স্ট পেপারের সাথে ইমান ভঙ্গের কারণ আছে তিনটা। কয়টা হয়েছে? মাশাআল্লাহ, অঙ্কে খুব ভালো, মেধা খুব চালু, বলার আগে গুনে ফেলছে। তাহলে প্রথম পত্রের সাথে ইমান ভঙ্গের কারণ কয়টি? দ্বিতীয় পত্রের সাথে ইমান ভঙ্গের কারণ কয়টি? তৃতীয় পত্রের সাথে ইমান ভঙ্গের কারণ কয়টি? তিনটি। তাহলে এই তিনটা, চারটা, তিনটা, মোট দশটা, এই দশটা মুখস্থ ঠোঁটস্থ করে রাখতে হবে, না হয় কিন্তু কবরে আপনি যে তিন পত্রের পরীক্ষা দিবেন এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা আছে। তৃতীয় পত্র মারফাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সবাই দেখি জানে, এটা ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। নবীকে জানতে হবে, নবীকে বুঝতে হবে, নবীকে চিনতে হবে, নবীর মহব্বত লাগবে, না হয় ইমান আসবে না। আচ্ছা, এবার বলেন দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন আল্লাহর দিন পরিপূর্ণ ছিল না অসম্পূর্ণ ছিল? মাশাআল্লাহ, সবাই তো এটাও জানে। সূরা আল মায়দার তিন নম্বর আয়াত নাজিল হয়েছে কোথায়? আরাফাতের ময়দানে। মনে রাখবেন, নাজিল হয়েছে কোথায়? আরাফাতের ময়দানে। কোন তারিখে নাজিল হয়েছে? দশম হিজরির নয় জিলহজ তারিখে। দশম হিজরির নয় জিলহজ তারিখে নাজিল হয়েছে কোথায়? আরাফাতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে দিলেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, আজকের এই দিন মানে দশম হিজরির নয় জিলহজ। মনে রাখবেন, আল ইয়াউম মানে দশম হিজরির নয় জিলহজ। আল্লাহ পাক বলেন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় আল্লাহর দিন কানায় কানায় পরিপূর্ণ রূপে একেবারে একশো ভাগ পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর ইবাদতের, আল্লাহর দিনের এমন কোন জিনিস নাই যেই জিনিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ রূপে শিখিয়ে যান নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের পরে বা 100 বছর পরে, 200 বছর পরে, 300 বছর পরে, 400 বছর পরে, 500 বছর পরে কেউ যদি কোনো ইবাদত বানায় আমাকে আপনাকে বলে যে ভাই শোনো এই ইবাদতটা অনেক সুন্দর অনেক মজাদার, ওই ইবাদতটা করা যাবে কি যাবে না? কেন যাবে না? কারণ আমার রাসূল থাকতে যত ইবাদত দরকার আল্লাহ পাক সব ইবাদত শিখাই দিয়েছেন, এখন আর নতুন করে কেউ ইবাদত বানাইতেও পারবে না, ইবাদত শিখাইতেও পারবে না। এবং রাসূলের পরে যদি কেউ নতুন ইবাদত বানায় ওই ইবাদত কোন মুসলমান পালনও করা যাবে না, এই সূত্র মনে রাখতে হবে। তাহলে কেউ যদি নতুন নতুন জিকির বানায়, যেই জিকির আল্লাহ রাসূল শিখান নাই, সাহাবায়ে কেরাম শিখান নাই, ওই জিকির করা যাবে কিনা? বর্তমানে শত শত রঙের জিকির ফেসবুক হওয়াতে ইন্টারনেট হওয়াতে মজার মজার জিকির দেখা যায়, দেখেন না? কেউ দেখা যায় নাচি নাচি জিকির করে, কেউ দেখা যায় লাফ মারি মারি জিকির করে, কত রকমের জিকির যে দুনিয়াতে, পাকিস্তানে বিশেষ করে পাকিস্তানে, তুরস্কে, ইন্ডিয়াতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে কত শত রকমের জিকির দেখা যায়। এত শত রকমের জিকির আমার রাসূল করছেন কিনা, রাসূলের সাহাবীরা করছেন কিনা, তাহলে জিকির করতে হবে কার মতো? নবীর মতো, মার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কবরের তৃতীয় পার, থার্ড পেপার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। এই জ্ঞান যদি না থাকে বরবাদ। তাহলে আপনি কোন জিকির করার আগে খবর নেবেন আমার রাসূল এই জিকির করছেন কিনা, আমার রাসূলের সাহাবীরা এই পদ্ধতিতে এইভাবে এই জিকির করছেন কিনা। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীর সাহাবীরা করেন, এটার নাম সুন্নত। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নবীর সাহাবীরা না করেন, এটার নাম বেদাত। থিওরি পাইছেন? এই থিওরি দিয়ে আপনি সমস্ত ইবাদত মাপি ফেলতে পারবেন, এটা বাতখারা, এটা দিয়ে মাপলে সব ক্লিয়ার হয়ে যাবে। আমার নবী, আমার নবীর সাহাবীরা যেই দরুদ পড়ছেন, যেই দরুদ শিখাইছেন, কিয়ামত পর্যন্ত এই দরুদ পড়া হলো ইবাদত। নবীর অন্তকালের 500 বছর পরে, 600 বছর পরে কেউ নতুন নতুন দরুদ বানাইলে সেই দরুদ কি সুন্নত না বেদাত? মাশাআল্লাহ, দিন এত সহজে বুঝে যায় মুসাফিরের ভাইয়েরা, আল্লাহু আকবার। থিওরি বুঝলে, বীজগণিতের সূত্র যদি বুঝেন, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র যদি বুঝেন, আপনার সামনে 1000 অঙ্ক দিলেও আপনি তাড়াতাড়ি দ্রুত গতিতে সব করে ফেলতে পারবেন। সূত্র যদি না জানেন তো সারাদিন বসে থাকলেও আপনি অঙ্ক একটাও পারবেন না, রেজাল্ট মিলবে না। এজন্য সূত্র ধরে নেবেন যে আমার রাসূল থাকাকালীন দিন পরিপূর্ণ হয়ে গেছে। এখন যদি মুসাফিরের কোনো ভাই সকালবেলায় আসি বলে, ও মুসাফিরের ভাইয়েরা বোনেরা শুনো, আজকে রাত্রে আমি রাসূলকে স্বপ্নে দেখছি, আল্লাহ রাসূল বলছে তোমরা সবাই এরকম এরকম ইবাদত করো, আপনারা করবেন নাকি? না। কেন করবেন না? রাসূল বলছে, আরো রাসূল স্বপ্নে দেখাইছে, করব না। এই কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন আজ থেকে 1400 বছর আগে সমস্ত ইবাদত আমার রাসূল দেখাই গেছেন। আমার রাসূলের সাহাবীরা কদম বকদম রাসূলের সুন্নতের এত্তেবা করছেন, সুতরাং কোন ইবাদত বাকি রাখেন নাই যে ইবাদত 1400 বছর পরে মুসাফিরে আসে রাসূল শিখাই যাবেন, এরকম কোন ইবাদত আমার রাসূল বাকি রাখেন নাই। যদি মনে করেন বাকি রাখছে, তাহলে বুঝতে হবে আমার রাসূল নবুয়তের দায়িত্ব পালনে খেয়ানত করছে, নাউজুবিল্লাহ। রাসূল জীবিত থাকতে বলতে ভুলে গেছিল, পরে মনে হয়েছে, হঠাৎ করে মনে হয় কয় ও বাংলাদেশে মুসাফিরে যায় খবরটা কই আয়, আগে ভুলে গেছেন। যদি কেউ এই আকীদা পোষণ করে তার ঈমান থাকবে না, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে ঈমান আনার ক্ষেত্রে এটা পরিপূর্ণরূপে ঈমান আনতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবিত থাকাকালীন সমস্ত ইবাদত কমপ্লিট করে গেছেন। আচ্ছা, এবার বলেন দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত কার মতো করতে হবে, নবীর মহব্বত কোথা থেকে শিখবেন? আবু সুফিয়ান হিরাক্লিয়াসের দরবারে গিয়ে বলছে, মা রাআইতু ফিন্নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবে মুহাম্মাদিন মুহাম্মাদান। আবু সুফিয়ান বলতেছে হিরাক্লিয়াসের দরবারে দাঁড়াই, আবু সুফিয়ান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর ব্যাপারে তোমাদেরকে একটা খবর দিতে পারি, আল্লাহর জমিনে কোন মানুষ একজন আরেকজনকে এত বেশি মহব্বত করতে পারে না, কাহব্বে আসহাবে মুহাম্মাদিন মুহাম্মাদান, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মহব্বত করে। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা তাদের জীবনের থেকে, তাদের জীবনের সমস্ত সম্পদ থেকে, সব কিছুর থেকে সবচেয়ে বেশি মহব্বত করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারে এত মহব্বত করি কিন্তু আমার নিজের থেকে বেশি না। আল্লাহ রাসূল বলেন, ওমর এখনো তুমি ইমানদার হও নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি আপনার আমার জীবনের থেকেও আপনাকে বেশি মহব্বত করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, ওমর এতক্ষণে তুমি ইমানদার। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দেওয়ার জন্য, সম্পদ দেওয়ার জন্য, সব দেওয়ার জন্য রেডি ছিলেন। সেই সাহাবীদের থেকে আপনি রাসূলকে বেশি মহব্বত করতে পারবেন কিনা? তাহলে মহব্বত শিখতে হবে কার থেকে? নবী সাল্লামের সাহাবিদের থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরা নবী সাল্লামকে পরিপূর্ণ মহব্বত করছেন, তা এবং আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদিহি তাদাও, দুনিয়ার মানুষ তোমাদের ইমান যদি সাহাবিদের ইমানের মতো হয় তাহলে তোমরা হেদায়েতের উপরে থাকবা। তাহলে ইমানটা হইতে হবে কার মতো? সাহাবীদের মতো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের থেকে যদি আমি বেশি মহব্বত শুরু করি, নিজের ইচ্ছা মতো মহব্বত করি, মহব্বত হবে কি হবে না? নিজের ইচ্ছা মতো মহব্বত করা যাবে না, ইচ্ছা মতো মহব্বত করলে উল্টা পাল্টা লেগে যাবে। একদিন এক ভাই বলতেছেন, মা ফাতেমা, মা ফাতেমা, আমি জিজ্ঞাসা করলাম, ভাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা হইলো কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা হইলেন আমাদের মা। আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাযিল করে বলে দিছেন, তো উনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, তো উনি মা হইলো কেমনে? উনি তো আমাদের বোন, দিনী বোন। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, দুনিয়ার সমস্ত মুমিনেরা ভাই বোন, তো তিনি একজন মুমিন, তিনি আমাদের বোন। বলে যে, হুজুর কথা ঠিক আছে, কিন্তু বোন বললে সম্মানটা একটু কম মনে হয়, মা বললে সম্মানটা একটু বেশি মনে হয়, মর্যাদাটা বাড়াই দেওয়া হয়। আমি বললাম, ভাই সুন্দর কথা, সুন্দর সূত্র, আপনি যদি আজকে বাড়িতে গিয়ে ভাবির মর্যাদাটা বাড়াই দিবেন, ভাবিরে আম্মা বলে ডাক দিবেন, তাহলে ভাবির সম্মানটা কিন্তু অনেক বাড়ি যাইব। কি ভাবির সম্মান বাড়ি যাইব? যদি বোনের মা বললে সম্মান বাড়ি যায়, তা আপনি স্ত্রীর মা বললে স্ত্রীর সম্মান বাড়ি গেল। তাহলে নিজের ইচ্ছা মতো সম্মান বাড়ানো যায় নাকি? সম্মান বাড়াইতে হবে ততটুকু। নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে বলছেন, ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজালাতি মিম্মা আনজালানি আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা যতটুকু বাড়াইছেন তার থেকে কেউ যদি আমারে আরো মর্যাদা বাড়ায়, আল্লাহর কসম আমি রাসূল এটা পছন্দ করি না। তাহলে রাসূলের মর্যাদা আল্লাহ যতটুকু দিয়েছেন, সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে করছেন সেই পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা। এটা হলো পৃথিবীর মধ্যে সেরা উসওয়ায়ে হাসানা নাকি নিম্ন উসওয়ায়ে হাসানা? হয় নাই, এই উত্তরে ফেল। আল্লাহ পাক সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর জমিনে আসবে সমস্ত মানুষের জন্য একমাত্র উসওয়ায়ে হাসানা আমার রাসূলের মধ্যে। সুবহানাল্লাহ, সেরা উসওয়ায়ে হাসানা না, একমাত্র উসওয়ায়ে হাসানা। দুনিয়ার আর কারো মধ্যে কোনো উসওয়ায়ে হাসানা নাই, উসওয়ায়ে হাসানা একজনের মধ্যেই আছে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন মুসা আলাইহিস সালাম যদি এখন দুনিয়াতে আসে তাও আমার ইত্তেবা করতে হবে। মুসা আলাইহিস সালাম নিজের আমি নবী এই কথা বলি মুসা আলাইহিস সালাম আলাদা কিছু ইত্তেবা করার আলাদা কোনো সুন্নাত মানার আলাদা উসওয়া মানার কোনো অধিকার নাই। তাহলে কিয়ামত পর্যন্ত একমাত্র উসওয়াই হাসানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল কেন্দ্রিক থার্ড পেপারে কয়টা ঈমান ভঙ্গের কারণ বলছি? তিনটা। এই তিনটা সংক্ষেপে বলে দিই। প্রথমে এক নম্বরটা হলো মান আতাকাদা আন্নাহু দা গায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুন মিন হাদিহি। কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের থেকে অন্য কোন হেদায়েতকে যদি বেশি সঠিক মনে করে, বেশি মর্যাদা দে, বেশি উসওয়াই হাসানা মনে করে, তাহলে তার ঈমান চলে যাবে, ঈমান ভেঙে যাবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত হলো একমাত্র হেদায়েত। এটার উপরে যদি অন্য কোনো হেদায়েতকে আপনি অগ্রাধিকার দেন আপনার ঈমান চলে যাবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলছেন وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা 115 নম্বর আয়াতে বলেন আমার রাসূলের আদর্শের থেকে, আমার রাসূলের সাহাবীদের আদর্শের থেকে অন্য কোন আদর্শকে যদি কেউ উত্তম মনে করে তাহলে মানুষলিহি জাহান্নাম, তার পরিণতি হবে জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার খুতবা দিতেন প্রতিবার এই কথা বলতেন ফা ইন্না খাইরাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদিয়ে হাদিয় মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত সর্বোত্তম হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত যদি সর্বোচ্চ হয় তাহলে মাথার চুল কাটার ক্ষেত্রে অনুসরণ করতে হবে কাকে? নাকি ওই যে সেলুন দোকানে চতুর্পাশে যে লটকানো থাকে বিভিন্ন চিত্রনায়ক, বিভিন্ন গানের শিল্পী, বিভিন্ন খেলোয়াড়, এদের চুলের কাটিং লাগানো থাকে না? আজকে মুসলমানদের যুবকেরা ওই চুলের কাটিংকে উত্তম মনে করে, নবী সাল্লামের চুলের কাটিং, সাহাবায়ে কেরামের চুলের কাটিংকে মুসলিম যুবক উসওয়ায়ে হাসানা মনে করে না। নবীর সাহাবীদের মাথায় চুল ছিল না? তারা চুল কাটতো না? তারা কি ওই এখনকার ওই খেলোয়াড়দের কাটিং দেখে দেখে চুল কাটতো নাকি? অথচ মুসলিম যুবক চুল কাটার ক্ষেত্রে তার উসওয়ায়ে হাসানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, কিন্তু সেটা অনুসরণ না করে কারে করতেছে? কাদেরকে? মুশরিকদেরকে, অমুসলিমদেরকে, বিজাতীয় কালচারকে। এই বিজাতীয় কালচারকে ইসলামের কালচারের থেকে উপরে মনে করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শের থেকে উত্তম আদর্শ মনে করলে ঈমান চলে যাবে। আজকে দেখেন দাড়ি রাখার ক্ষেত্রে কত রকমের কাটিং, দাড়ির কাটিং দেখছেন? এখান দিয়ে একটু রাখে, এখান দিয়ে একটু কাটে, এখান দিয়ে একটু রাখে, কয়দিন এইভাবে রাখে, কয়দিন এইভাবে রাখে, কত রকমের কাটিং। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি রাখার একটা উসওয়ায়ে হাসানা আছে নাকি? কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর সাহাবীরা যেই পদ্ধতিতে দাড়ি রাখতেন এটাই হলো একমাত্র নমুনা। নিজের পদ্ধতিতে দাড়ি রাখলে আর কাটলে এবং এই কালচারকে আপনি ভালো মনে করলে আপনার ঈমান কিন্তু নাই, ঈমান শেষ। আজকের মুসলিম যুবক হাতের মধ্যে চুড়ি লাগাই লাগাই ঘুরে, চুড়ি লাগাইতে দেখছেন মহিলাদের চুড়ি লাগাই ঘুরে, চুড়ি ভালো লাগে, গলার চেন ভালো লাগে, হাফ প্যান্ট পরে পরে হাঁটে, মায়ের সামনে হাফ প্যান্ট পরে হাঁটে, বোনের সামনে হাফ প্যান্ট পরে হাঁটে, বাবার সামনে হাফ প্যান্ট পরে পরে হাঁটে, রাস্তা দিয়ে হাফ প্যান্ট পরে পরে মুসলিম যুবক হাঁটে। এই হাফ প্যান্ট পরে হাঁটা কার আখলা, কার আদর্শ? রাসূলের আদর্শ? আমার রাসূল হাফ প্যান্ট পরে হাঁটতেন? তো মুসলিম যুবক হাফ প্যান্ট পরে হাঁটবে কেন? তাহলে বোঝা যায় ওই মুসলিম যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে উত্তম মনে করতেছে না, এটাকে সেকেলে পুরাতন মনে করতেছে, আধুনিকতা মনে করতেছে ইহুদি নাসারাদের আখলাককে। মুসলিম যুবক টাকনুর নিচে পায়ের জামা পরিয়ে প্যান্ট নামাই দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, ময়লা আবর্জনা সব পরিষ্কার করে নিতেছে, মুসলিম যুবক এটা কার আখলাক অনুসরণ করতেছে? ইহুদিদের, খ্রিস্টানদের। নবীর আদর্শ হলো প্যান্ট থাকবে কোথায়? টাকনোর উপরে, কিন্তু চলে যাচ্ছে কোথায়? নিচে। মুসলিম যুবক উপরে রাখাকে অভদ্রতা মনে করতেছে। আমাদের মা বোনেরা দেখা যায় আজকে স্টার প্লাস স্টার জলসার মধ্যে যে শাড়ি দেখে, যে গহনা দেখে, যে অলংকার দেখে, স্বামীকে বাজেট দিয়ে দে, আমার এই শাড়ি লাগবে, এই চুড়ি লাগবে, এই গহনা লাগবে, দে নাকি? এই যে মুশরিকদের শাড়ি চুড়ি গহনা দেখে দেখে মুসলিম নারী অনুসরণ করতেছে, এটাকে রাসূলের আখলাক নাকি? মুসলিম নারী অনুসরণ করবে সাহাবায়ে কেরামের স্ত্রীদেরকে, নবী সাল্লামের স্ত্রীদেরকে, নবী সাল্লামের মেয়েদেরকে, কিন্তু তাদেরকে অনুসরণ না করে মুশরিকদের অনুসরণ করতেছে। মুশরিকদের অনুসরণকে সে বেশি পছন্দ করতেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের থেকে অন্য কোন আদর্শকে যদি কেউ বেশি কল্যাণকর, বেশি সুন্দর, বেশি উত্তম মনে করে, তার ইমান ভেঙে যাবে। দুই নম্বরে নবী কেন্দ্রিক ইমান যে কারণে ভেঙে যায়, সেটা হলো মান আবগাদা শাইয়ান মিম্মা জাআ বিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের থেকে কোন একটা ছোট সুন্নত কেউ কেউ যদি অপছন্দ করে, নবী সাল্লামের সুন্নতের কোন একটা সুন্নত, ছোট সুন্নত হোক আর বড় সুন্নত হোক, কেউ যদি একটু ভিতরে ভিতরে অপছন্দ করে, ভালো লাগে না। একজন বলে দাড়িওয়ালা মানুষ দেখতে পারি না, দাড়িওয়ালা মানুষ আমি দেখতে পারি না, ভালো লাগে না, তাহলে তার ইমান আছে? কারণ সে দাড়িকে অপছন্দ করছে। যদি কেউ বলে টুপিওয়ালা মানুষ দেখতে পারি না, বোরকা পরা মহিলা দেখতে পারি না, ইসলামের কোন একটা জিনিস নবীর কোন আখলাককে যদি অপছন্দ করে, একজন ডাইন হাতে খায় কয় হাত দেখাওয়া পছন্দ করি না, এটা চামচ দেখাইতে হবে, আরেকজন কয় বাম হাত দেখাইতে হবে, আরেকজন কয় দাঁড়া দাঁড়ায় খাইতে হবে, তাহলে এইরকম নবীর আদর্শের থেকে অন্য আদর্শকে কেউ যদি ভালো মনে করে, নবীর আদর্শকে অপছন্দ করে, ইমান থাকবে? আমরা দেখি নবীর আদর্শের প্রতি একটু যদি ঘৃণা আসে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, সূরা মুহাম্মদের 8 এবং 9 নম্বর আয়াত, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, আল্লাহ পাক বলেন আল্লাহ যা কিছু নাজিল করছেন এর মধ্যে কোন কিছু যদি অপছন্দ করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ, ইমান চলে যাবে। তিন নম্বরের নবী কেন্দ্রিক ইমান ভঙ্গের কারণ, মান ইস্তাহজা বিশাইয়্যিন মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীনের কোন জিনিসের প্রতি ঠাট্টা বিদ্রূপ করা, দীনের কোন জিনিসকে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রূপ করে তাহলে তার ইমান ভেঙে যাবে। আল্লাহ পাক সূরা তাওবার 35 এবং 36 নম্বর আয়াতে বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাজিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, আল্লাহ পাক বলেন আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহর আয়াতের প্রতি যদি কোনো বিষয়ে ঠাট্টা বিদ্রূপ করো, লা তা'তাজিরু কোনো ওজর পেশ করা যাবে না, কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ঈমান আনার পরে তোমরা সব কাফের হয়ে গেছো। তাহলে আল্লাহর ব্যাপারে, আল্লাহর আয়াতের ব্যাপারে, আল্লাহর রাসূলের ব্যাপারে কোনো কিছু ঠাট্টা বিদ্রূপ করলে ঈমান শেষ। তাহলে নবী কেন্দ্রিক কয়টা পেয়েছেন? এটা থার্ড পেপারের। এবার আসেন সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার কি? মারিফাতুদ্দিন। আমাদের দ্বীনের নাম কি? কবরে যদি মন কান্ন কিছু জিজ্ঞাসা করে ওমা দ্বীনুকা, কি বলবেন? দ্বীন ইয়াল ইসলাম, অবিল ইসলামে দ্বীনা, দ্বীন ইয়াল ইসলাম বললেও ফার্স্ট ক্লাস নম্বর। আর যদি সুন্দর করে সাজাই গুছাই বলতে পারেন অবিল ইসলামে দ্বীনা, তাহলে এ প্লাস, আর ভালো নম্বর পাইবেন। এই জন্য ভালো করে শিখতে হবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, তাহলে ওয়া বিল ইসলামে দীনা, এটা সুন্দর করে বলে দিবেন ওয়া বিল ইসলামে দীনা। আচ্ছা এবার বলেন দেখি, ইসলাম কি সর্বশ্রেষ্ঠ না সর্বনিম্ন? এখানেও জিরো পাইছেন। সর্বশ্রেষ্ঠ ওনা, সর্বনিম্ন ওনা। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম হলো আমার কাছে একমাত্র মনোনীত দিন। জমিনে ধর্মই একটা, সেটার নাম ইসলাম। স্টুডেন্ট চারি পাঁচটা থাকলে না, একটা ফার্স্ট বয়, একটা সেকেন্ড বয়, একটা থার্ড বয়, স্টুডেন্টে একটা, ছাত্রই একটা, আল্লাহর জমিনে দিনই একটা, সেটার নাম ইসলাম। আমরা তো মহা খুশি, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলামের সর্বশ্রেষ্ঠ বানানোর অর্থ হইল এর নিচে আরো তিন চারটা আছে, এটা সবচেয়ে ভালোটা, কিন্তু মাঝারিও আছে, ছোটও আছে, আরো কয়েকটা আছে, বাকিগুলাকে আপনি স্বীকৃতি দিলেন। এরকম মুসলমানও বর্তমানে পাওয়া যায়, কয় সবগুলো আল্লাহর ধর্ম, যে কোনো একটা পালন করলে ব্যস্ত যাওয়া যায়, নাউজুবিল্লাহ। এই কথা যদি কেউ বিশ্বাস করে ইমান থাকবে না। আল্লাহ পাক স্পষ্ট করে বলতেছেন যে ইসলাম হলো একমাত্র দিন। আপনি বিশ্বাস করে বসে আছেন ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, কবরে গেলে কি ভাবেন ইসলামে দিনে পরীক্ষা দিতে পারবেন? পরীক্ষা ফেল করে বসে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি তুমি অনুসন্ধান করো, খবরদার আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন দিন কখনো কবুল করবেন না, একমাত্র ইসলাম হলো দিন। তাহলে দিন কেন্দ্রিক ঈমান ভঙ্গের কারণ কয়টা? অনেকে ভুলে গেছে কি, শীত বেশি লাগতেছে, আমরা আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ, বেশি দীর্ঘায়িত করব না। তাহলে ঈমান ভঙ্গের, দিন কেন্দ্রিক ঈমান ভঙ্গের কারণ হলো চারটা। এক নম্বর হলো সেহের, সেহের মানে জাদু, জাদু করলে ঈমান ভেঙে যায়। জাদু করবেন কাউকে, জাদুর ব্যাপারে সহযোগিতা করবেন, আপনার ঈমান চলে যাবে, আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট করে বলছেন ওয়ামা ইউআল্লিমানা মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। আল্লাহ পাক বলছেন যখন জাদু শেখানো হতো তখন বলে দেওয়া হতো ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, আমরা হইলাম পরীক্ষা স্বরূপ, কুফরি করিও না। এজন্য জাদু করা কুফরি, জাদু করলে ঈমান চলে যায়। আপনি যদি কোনো মানুষকে জাদু করেন আপনার ঈমান ভেঙে যাবে। তাহলে একটা পাইছেন দিন কেন্দ্রিক, আমরা আর বিস্তারিত ব্যাখ্যা যাইতেছি না। দুই নম্বরটা আসেন মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআবানাতুহুম আলাল মুসলিমিন। আপনি মুসলমানের বিরুদ্ধে কোন মুশরিককে সহযোগিতা করলেন, আপনার ঈমান শেষ। কোন মুসলমানের বিরুদ্ধে মুশরিককে সহযোগিতা করা, যেমন ফিলিস্তিনে মুসলমান আর ইহুদিদের মধ্যে সংঘাত, আপনি এখানে যাই ইসরায়েলকে সমর্থন করে সহযোগিতা করলেন, ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে আপনি অবস্থান নিলেন, ঈমান থাকবে না? ঈমান ভেঙে যাবে। অর্থাৎ আল্লাহর জমিনে যেখানেই মুসলমান আর মুশরিক এই দুইয়ের মধ্যে বিরোধ হবে, সেখানে আপনি থাকবেন কার পক্ষে? মুসলমানের পক্ষে। কারণ মুসলমান হলো আল মুমিনুনা কা জাসাদিন ওয়াহিদিন, মুসলমান হলো একটা শরীরের মতো। ইজাস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, চোখে ব্যথা হলে পুরা শরীরে ব্যথা করে, পায়ে কাটা বিতলে পুরা শরীরে ব্যথা অনুভব করে। তাহলে এটা হলো দুই নম্বর ইমান ভঙ্গের দিন কেন্দ্রিক। তিন নম্বর ইমান ভঙ্গের কারণ হলো মান ইতাকাদা আন্না বাদান নাস ইয়াসাহু আন শরীয়তে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি মনে করে এই মানুষটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আওতার বাহিরে, তার ইমান চলে যাবে। মানে কেউ যদি নিজেকে বা অন্য কাউকে মনে করে যে এই লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত না মানলেও জান্নাতে যাবে, তার ইমান শেষ। যেমন এক লোকের আমি একদিন জিজ্ঞাসা করি যে ভাই আপনি নামাজ পড়েন না কেন? বলে যে ভাই আমি এখন হাকিকতে আছি, এই জন্য নামাজ লাগে না। উনি কিসে আছে? হাকিকতে আছে। তা আমি বললাম তাহলে আমরা কিসে আছি? আপনারা আছেন শরীয়তে, আমরা আছি শরীয়তে, উনি আছে হাকিকতে। আমি বললাম ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত যখন অসুস্থ ছিলেন, তারপরেও দুজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে গিয়ে সালাত আদায় করছেন, জীবনে এক ওয়াক্ত সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দেন নাই এন্তেকালের আগ পর্যন্ত, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতকাল পর্যন্ত তো শরীয়তেই ছিলেন, আপনি যেই তবকায় পৌঁছে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তবকা পর্যন্ত পৌঁছতে পারেন নাই, তো যেই তবকায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছেন নাই আপনি সেখানে পৌঁছার দরকারটা কি? ওই জায়গায় পৌঁছে তো আপনি ইবলিস হয়ে যাবেন, যেই জায়গায় রাসূল পৌঁছতে পারেন নাই আপনি সেই জায়গায় পৌঁছে গেছেন, তাহলে আপনি আর মুমিন থাকবেন না, আপনি হয়ে যাবেন কি ইবলিস, আপনার ঈমান চলে যাবে, আপনি রাসূলের থেকে এক ডিগ্রি উপরে উঠে গেছেন, রাসূল জীবনে নামাজ ছাড়েন নাই আপনি নামাজ লাগে না আপনার, এইরকম শরীয়তের আওতা মুক্ত কাউকে মনে করলে ঈমান ভেঙে যায়। চার নম্বর দিন কেন্দ্রিক ঈমান ভঙ্গের কারণ হলো আল ইরাজু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইউআল্লিমুহু, আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে বসে থাকা, দিনের ব্যাপারে এলেম শিখেও না শিখায়ও না, এটার অর্থ হলো যে আপনি ইসলাম গ্রহণ করছেন, আপনি একদিন বলছেন ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ঈমানের আরকান আহকাম সব কবুল করলাম, আর ইসলামের খবর নিলেন না, ঈমানের খবর নিলেন না, একদিন কবুল করে বসে রেছেন আর খবর নাই, বিয়ে করতে গেছেন কাজী সাহেব বলতেছে অমুকের মেয়ে অমুককে এত লক্ষ টাকা মোহরের বিনিময়ে আপনার নিকটে বিয়ে দেওয়ার প্রস্তাব করলাম, আপনি কি বলছেন? আলহামদুলিল্লাহ কবুল করলাম, খুব খুশির খবর। আপনি কবুল করার পরে আর কোনোদিন জীবনে খবর নেন নাই কারে কবুল করছেন, কোন বাড়ির মেয়ে, কার মেয়ে, নাম কি, কোনো খবরে নিলেন না, কবুল করে বাড়ির চলে আসছেন। আমাদের এলাকা শুনছিলাম একদিন এরকম ঘটনা, আমার আব্বা বয়ান করছিলেন একদিন, কয় এক বাড়িতে বিয়েতে গেছে, বিয়ে শাদী সব হয়ে গেছে, এরপরে স্বামী বলতেছে আমি একটু টয়লেট থেকে আসি, এই যে জামাই টয়লেটে গেছে আর আসে নাই, টয়লেটের কথা বলে ফালাই চলে আসছে। তাহলে আপনি বিয়ে করার পরে কবুল করার পরে আর খোঁজ খবর নিলেন না, আপনার বিয়ে এটা থাকবো না, তাহলে আপনি ইসলাম কবুল করছেন, আরকান আহকাম কবুল করছেন, কারে কবুল করছেন, কি কবুল করছেন, আপনার করণীয় কি, কোন খোঁজ খবরে নিলেন না, আপনার ঈমান থাকবে কি থাকবে না? থাকবে ঈমান, কেন থাকবে না? আপনার বর্তমানে যে আমরা ইমেইলে অ্যাকাউন্ট খুলি না, জি ইমেইল জিমেইল বিভিন্ন জিমেইলে আমরা অ্যাকাউন্ট খুলি না, ইমেইল অ্যাড্রেস দিই যে আমরা অ্যাকাউন্ট খুলি, অ্যাকাউন্ট খোলার পরে যদি আপনি ছয় মাস অ্যাকাউন্টটাতে আপনার এটা ওপেনে করেন নাই, আপনার এটা থাকবো না, এটা অটোমেটিক এমনি চলে যায়। ঠিক ঈমান এমন একটা জিনিস, এই ঈমান একবার গ্রহণ করার পরে এক সেকেন্ডের জন্য কোথাও রেখে যাওয়া যায় না। ঈমানের যদি বলেন ও ঈমান আমি একটু টয়লেটে যাইতেছি, টয়লেটটা অপবিত্র জায়গা, এই জন্য তোমারে নিতে পারতেছি না, তোমার একটু টয়লেটের বাইরে রেখে গেলাম, আমি একটু টয়লেটের কাজটা সারাই আসি, তুমি বসে থাকো আমি টয়লেট থেকে বাহির হই আবার তোমারে নিয়ে নিমো, ওই ঈমান থাকবে কিনা বলেন তো দেখি? ঈমানের যে বাইরে রাখি আসবেন এই ঈমান চলে যাইব, কারণ আপনি টয়লেটে ঢুকার সময় ওই ঈমান লই ঢুকতে হবে, টয়লেটে ঢুকার সময় ওই ইসলাম নিয়ে ঢুকতে হবে, টয়লেটে ঢুকতে ডান পা দিবেন না বাম পা দিবেন ইসলাম শিখাইছে না, এরপরে টয়লেটের ভিতরে ঢুকার পরে কোন দিকে ফিরে বসবেন এটা ইসলাম শিখাইছে কিনা, আপনি দাঁড়ায় দাঁড়ায় করবেন না বসে বসে করবেন এটা শিখাইছে কিনা, আপনি ডাইন হাত দিয়ে পরিষ্কার করবেন না বাম হাত দিয়ে পরিষ্কার করবেন এটা শিখাইছে কিনা, টয়লেট থেকে বাহির হইবেন কোন পা দিয়ে এটা শিখাইছে কিনা, এক টয়লেটের মধ্যে কতগুলা ইসলাম, সুবহানাল্লাহ, টয়লেটটা খালি ঢুকলেন বাহির হইলেন কাজ করলেন, এর মধ্যে কতগুলো ইসলামের নিয়ম কানুন, কতগুলো সুন্নত, তাহলে আপনি ইসলামের কি টয়লেটের বাইরে রাখতে পারবেন? তাহলে ইসলাম এমন এক জিনিস আপনি যেখানে যাবেন সাথে করে নিতে হবে, অফিসে যাবেন অফিসেও ইসলাম চলে যাবে, অফিসে যাই আপনি যদি গোশ খাওয়া শুরু করেন ইসলাম থাকবো না, অফিসে গেছেন কয় যে এখানে ইসলাম নাই ইসলাম বাড়িতে রাখি আসছি, ইসলাম যদি বাড়িতে রাখি আসেন, ইসলাম যদি আপনি বাড়িতে রাখি আসেন অফিসে ইসলাম ইসলাম ছাড়া আসেন ইসলাম থাকবো, তাহলে আপনি অফিসে যান স্কুলে যান কলেজে যান মাদ্রাসায় যান যেখানে যাবেন ইসলাম এমন এক জিনিস, এটাকে সাথে সাথে নিয়ে যাইতে হয়, কোথাও রেখে যাওয়া যায় না, এটাকে যদি কোথাও রেখে যান ওই ইসলাম আর থাকে না, ওই ঈমান ভেঙে যায়। তাহলে ঈমান সাথে সাথে সার্বক্ষণিক রাখতে হয়, ঈমানের খোঁজ খবর রাখতে হয়, তাহলে ঈমান থাকে না, হয় থাকে না। তাহলে দিন কেন্দ্রিক কয়টা পাইছেন? চারটা। এবার ফার্স্ট পেপারে আসেন, ফার্স্ট পেপার কি? ক্লাস করাতে করাতে আগের তাই ভুলে গেছে, মারেফাতুর রব। এক নম্বর যেটা প্রথম পত্র, রবের পরিচয় জানতে হবে, রবকে চিনতে হবে। এই ফার্স্ট পেপারে তিনটা কারণ আছে, যে তিনটা কারণে ঈমান ভেঙ্গে যায়। এক নম্বর কারণ হলো শিরক ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই রবের উপরে ঈমান আনবেন ওই রব এমন, তিনি তার ইবাদতের সাথে অন্য কারো ইবাদত করাকে তিনি পছন্দ করেন না। ইবাদত শুধু তারই করতে হবে, ওই রবেরই করতে হবে, অন্য কোন রবের করা যায় না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, ইবাদত করো শুধু তোমাদের রবের। সুবহানাল্লাহ, ইবাদত করতে হবে কার? একমাত্র রবের। ইবাদত কার? একমাত্র রবের। একমাত্র আপনি যদি আল্লাহরও করেন অন্য জায়গায়ও করেন, ইমান থাকবো নেই। যদি কয়েক জায়গায় করেন এটার নাম শিরক, আর এক জায়গায় করলে এটার নাম তাওহীদ, এটার নাম ইমান। আল্লাহ পাকের জন্য মুখস্থর পরে ঠোঁটস্থ করাইছেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রত্যেক রাকাতে রাকাতে নামাজের ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়তে হয়। এবাদত করি একমাত্র আল্লাহর, সাহায্য চাই একমাত্র আল্লাহর কাছে। এই কথা নামাজের মধ্যে বললেন, নামাজের বাহিরে যাই আবার খাজা বাবার কাছে যাই চাইলেন, নামাজের ভিতরে বলছেন যে আমার যা দরকার সব চাই কার কাছে? একমাত্র আপনার কাছে। বাইরে যাই করেন, খাজা বাবা আমার কিছু টাকা পয়সা দরকার, আমার ব্যবসায় উন্নতি দরকার, আমার ছেলে মেয়ে দরকার, আরেকজনের কাছে যাই চাইলেন, আপনার ইমান থাকবো? কেন থাকবে না? আপনি আল্লাহর কাছেও চান, অন্য জায়গা যাইও চান। আবার বলেন কেউ ফিরে না, খালি হাতে গেলে খাজার দরবারে, এই কথাও বলেন, আপনার ইমান থাকবো? কেন থাকবে না? কারণ অন্য কেউ কিছুই দিতে পারে না, সব দেখে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহর সাথে শিরক করলে ইমান চলে যায়। আপনি সেজদা করবেন কার? হয় নাই, একমাত্র আল্লাহর। আপনি আল্লাহরেও সেজদা করলেন নামাজের মধ্যে, নামাজটা শেষ করেই যাই আরে কবরে যাই, মাজারে যাই, দরবারে যাই, কবরে সেজদা শুরু করে দিছেন, ইমান থাকবো না? কেন থাকবে না? সেজদা আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত করতে হবে একমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া জমিনের আর কাউকে করা যাবে না। এইরকম সমস্ত ইবাদত শুধু আল্লাহরই করতে হবে, আর কারো করলে ইমান ভেঙে যাবে এবং জান্নাত হারাম হয়ে যাবে। শিরক করলে জান্নাত হারাম, আল্লাহ পাক সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। এটা হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়াত ইয়াদউহুম ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম ওয়া ইয়াসআলুহুম শাফাআ। আল্লাহ এবং তার নিজের মাঝে মধ্যস্থতাকারী বানাইনে, ওই মধ্যস্থতাকারীর কাছে সাহায্য চায়, শাফাআত চায়, তাওয়াক্কুল করে, তার ইমান চলে যায়। আল্লাহ এবং তার মাঝে মধ্যস্থতাকারী বানায়, কয় যে আমি যে এর মাধ্যমে, এই জিনিসের মাধ্যমে বা এই ব্যক্তির মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে নাজাত পাবো কিয়ামতের ময়দানে। এইরকম কাউকে মধ্যস্থতাকারী বানাই, তাকে শাফাআতকারী বানায়, তার উপরে তাওয়াক্কুল করে, তার কাছে দোয়া করে যে এ তো আল্লাহর মুকাররাবিন, আল্লাহর কাছাকাছি, সুতরাং আল্লাহর কাছে সরাসরি না চাই, এর কাছে যদি চাই এই আল্লাহ থেকে নিয়ে দিবে, এইরকম কোন মধ্যস্থতাকারী নিয়োগ করলে তার ইমান ভেঙে যায়। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এই কথা বলছেন। মুশরিকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করছেন, এই তোমরা এগুলোর ইবাদত করো কেন? তারা কি বলছে? ওয়ায়াকুলুনা হাওলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, এরা আল্লাহর কাছে সুপারিশ করবে। আবার মুশরিকরা উত্তর দিছে, তারা বলছে যে আমরা এগুলোর ইবাদত এই জন্য করি, মা নাবুদুহুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এদের ইবাদত এই জন্য করি, এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, আল্লাহর মুকাররাবিন বানাই দিবে। এই জাতীয় চিন্তা পোষণ করলে ইমান চলে যায়। তিন নম্বর সর্বশেষ যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রিক। যেই দুইটা কারণ আমরা আগে বর্ণনা করছি, তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ যেটা ইমান বঙ্গের একটা সর্বশেষ কারণ, আল্লাহর সাথে বান্দার সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন কিছুর তাওয়াক্কুল, এমন কিছুর সম্পর্ক, এমন কিছুর নিসবত স্থাপন করা যেই নিসবতের কারণে সে মাঝে মাঝে এদিকেও যায় মাঝে মাঝে ওইদিকেও যায়। এরকম যেমন ধরেন যে এমন কিছু সম্পৃক্ততা লাগাই রাখলো যে ধরেন হাতের মধ্যে তাবিজ লাগাইলো, লাগানোর পরে সেই সম্পর্ক ঠিক করলো যে তার তার এই জিনিসটা তার রোগ মুক্তির বড় কারণ, এটা হাতের মধ্যে থাকলে এই সুতাটা এই দাগাটা আর কোনো বিপদ আপদ কোনো কিছু তাকে গ্রাস করবে না। এই জাতীয় চিন্তা চেতনা পোষণ করে আল্লাহর বিপরীতে কোনো কিছু অবস্থান করলে ইমান আর থাকে না। তাহলে ইমান ভঙ্গের কারণ কয়টা পাইছেন? দশটা। এই দশটা কারণ আমাদের জীবনে সবসময় খেয়াল রাখতে হবে যে এগুলো যদি একটা আমাদের জীবনে ঘটে তাহলে ইমান ভেঙে যাবে, তাহলে ইমান নিয়ে আর কবরে যাওয়া যাবে না। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, রাত অনেক হয়ে গেছে, ১২টা বেজে আসতেছে, আমরা আর দীর্ঘায়িত করবো না। আমরা যে ক্লাস নিলাম এই ক্লাস বুঝতে পারছেন তো? ইমান ভঙ্গের কারণ কয়টা? এই দশটা মুখস্থ করবেন, ঠোঁটস্থ করবেন। আর কবরের প্রশ্ন কয়টা? কয় পত্র? তিন পত্র। এই তিন পত্রের সাথে আপনার জীবনের সব কাজের রিলেটেড আছে, সবকিছু সম্পর্ক আছে। তাহলে কবরের পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে এই তিন পত্রের লেখাপড়া করতে হবে, এই তিন পত্র সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান, বিশুদ্ধ ইমান আল্লাহ নসিব করুন। সমস্ত শিরক বেদাত কুফর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।